أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ وعدنا موسى 40 ليلة ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون ثم عفونا عنكم من بعد ذلك لعلكم تشكرون وَإِذْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ وَالْفُرْقَانَ لَعَلَّكُمْ تَهْتَدُونَ وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ إِنَّكُمْ ظَلَمْتُمْ أَنفُسَكُمْ بِاتِّخَاذِكُمُ الْعِجْلَ ظلمتم أنفسكم باتخاذكم العجل فتوبوا إلى بارئكم فاقتلوا أنفسكم ذلكم خير لكم عند بارئكم فتاب عليكم إنه هو التواب الرحيم وإذ قلتم يا موسى لن نؤمن لك حتى نرى الله جهرة فأخذتكم الصاعقة وأنتم تنظرون ثم بعثناكم من بعد موتكم لعلكم تشكرون وظللنا عليكم الغمام وأنزلنا عليكم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم হযরত উলামায়ে কেরাম, মুহতারাম হাজিরিন, সূরাতুল বাকারার 51 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। বিগত বৎসরগুলিতে আপনাদেরকে এই আয়াতগুলির তফসির প্রসঙ্গে বলা হয়েছে, হযরত মূসা আলাইহিস সালাম তার সঙ্গী সাথী নিয়ে ফেরাউনের দেশ থেকে, মিশর থেকে হিজরত করে চলে এসেন, হিজরত করে চলে এসেছেন তার পূর্বপুরুষদের বাসস্থানের দিকে, সিরিয়ার দিকে। গভীর রাত্রে ফেরাউন হামলা করেছিল পিছন দিক থেকে, সামনে ছিল সাগর আর পিছনে ছিল ফেরাউনের বাহিনী। আল্লাহ তার কুদরতি ব্যবস্থায় সাগরের পানিকে ফাঁক করে দিয়ে, পানির ফাঁকের ভিতর দিয়ে মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদের জন্য সাগর পার হওয়ার ব্যবস্থা করে দিলেন। এই পানির ফাঁকে দিয়ে ফেরাউন তার বাহিনী নিয়ে সাগরের ওই পারে গিয়ে নবীর উপর হামলা করার জন্য রওনা হয়েছিল। সাগরের মাঝামাঝিতে যাওয়ার পরে আল্লাহর হুকুমে পানি আবার একত্র হয়ে ফেরাউন সহ তার বাহিনীকে ধ্বংস করে দিয়েছিল। ঘটনা সবিস্তারে বিগত বৎসর এবং এর আগের বৎসর আপনাদেরকে শোনানো হয়েছে। সাগর পার হয়ে যাওয়ার পর ফেরাউন তার সেনাবাহিনী সহ ধ্বংস হওয়ার পর ওই পারে যাওয়ার পরে মুসা আলাইহিসসালামের বংশের লোকেরা, সঙ্গী সাথী লোকেরা, এদের বংশের নাম বনি ইসরাইল। আশা করি আপনারা ভুলে যাবেন না, প্রায় প্রতি বৎসর একাধিকবার এই নামটা আপনাদেরকে বলা হয় এবং বনি ইসরাইল নামের এই বংশের লোকদের পরিচয় বারবার আপনাদের সামনে পেশ করা হয়। এই বনি ইসরাইলের লোকেরা ফেরাউনের জুলুম অত্যাচার থেকে নিষ্কৃতি লাভ করল, ফেরাউনের দেশ থেকে হিজরত করে লোহিত সাগর পার হয়ে চলে গেল। তাদের চোখের সামনে আল্লাহ ফেরাউনকে তার বাহিনী সহ ধ্বংস করে দিলেন। এরা অত্যন্ত দুষ্ট প্রকৃতির লোক। পৃথিবীর ইতিহাসে যত দুষ্ট লোকের বিবরণ পাওয়া যায় এর মধ্যে সবচেয়ে বড় জঘন্যতম দুষ্ট প্রকৃতির লোক হল বনি ইসরাইল। নদী পার হয়ে তারা বলতে লাগল, ফেরাউন মরেনি, কখনো মরবে না, ফেরাউন মরেনি, কখনো মরবে না। এই কথা বলার কারণে মুসা আলাইহিসসালাম বলতেছিলেন ফেরাউনকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, তার উম্মতেরা বলতেছিল না ধ্বংস হয়নি, সে মরেনি, শুধু মরেনি তাই নয়, কখনো মরবে না সে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন সাগরের পানিকে নির্দেশ দিলেন, ফেরাউনের মরা লাশকে বের করে দাও। পানি ঠেলে বের করে দিল, সাগরের তীরে গিয়ে ঠেকল ফেরাউনের লাশ। চাক্ষুষভাবে তারা দেখতে পারল ফেরাউন মরে গেছে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ। স্মরণ কর তখনকার ঘটনা, যখন আমি সাগরের পানিকে ফাঁক করে তোমাদের জন্য রাস্তা করে দিয়েছিলাম আর ফেরাউনকে দলে সদল বলে ধ্বংস করে দিয়েছিলাম, যে দৃশ্য তোমরা নিজেরা দেখতেছিলে। এভাবে তারা অস্বীকার করল ফেরাউন মরেনি, আল্লাহ তাদেরকে চাক্ষুষভাবে দেখিয়ে দিলেন ফেরাউন মরেছে। তারপর এখান থেকে হযরত মুসা আলাইহিসসালাম তাদেরকে নিয়ে রওনা হলেন, যাবেন যে দেশের মূল বাসিন্দা তারা, সেই দেশে, দেশটার নাম হল তৎকালীন পৃথিবীর মানচিত্রের এই দেশটার নাম বলা হতো মুলকে শাম, শাম দেশ। আধুনিক বিশ্বের মানচিত্রে শাম দেশ নামে কোনো দেশের নাম নাই। প্রাচীনকালে যেই দেশটাকে শাম দেশ বলা হতো, আধুনিক বিশ্বের মানচিত্রে সেই দেশটাকেই সিরিয়া বলা হয়। মিশর থেকে তারা এসেছেন, যাবেন সিরিয়ায়। অনেক লম্বা পথ, দীর্ঘ মরুভূমি পার হয়ে যেতে হয়। এমত অবস্থায় যাওয়ার পথে এক জায়গায় তারা দেখতে পেল একদল লোকেরা মূর্তির পূজা করে। এরা একদল লোকদেরকে মূর্তির পূজা করতে দেখে মুসা আলাইহিসসালামের কাছে মূর্তির পূজা করার ব্যবস্থা করে দেওয়ার জন্য আবদার করল। চিন্তা করে দেখুন কত বড় দুষ্ট এই জাতি। এরা একজন নবীর প্রতি বিশ্বাসী, হযরত মুসা আলাইহিসসালাম হলেন এদের নবী, এরা হল মুসা আলাইহিসসালামের উম্মত, এদের নবীর কাছে আল্লাহ তাওরাত নামে আসমানি কিতাব নাজিল করলেন। সেই আসমানি কিতাবদারি নবীর উম্মত বনি ইসরাইল একদল মানুষকে মূর্তির পূজা করতে দেখে নবীর কাছে মূর্তির পূজা করার ব্যবস্থা করে দেওয়ার জন্য আবদার করলেন। নবী অত্যন্ত রাগান্বিত হয়ে তাদেরকে ধমকালেন, তাদেরকে বুঝালেন যে মূর্তি মানুষের কোনো লাভ ক্ষতি কিছুই করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশক্তিমান, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে। তোমরা কার এবাদত ছেড়ে দিয়ে কার পূজা করতে চাও? আমাদের বর্তমান সমাজেরও কিছু মুসলমানের অবস্থা এমনি দেখা যায়। মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত মুসলমান, কুরআন এদের ধর্মগ্রন্থ, আল্লাহ তাদের মাবুদ, কিন্তু আল্লাহর এবাদত করা ভালো লাগে না, মূর্তির পূজা দেখতে তাদের ভালো লাগে। সেই দুষ্ট বনি ইসরাইল জাতির স্বভাবে আর আমাদের বর্তমান সমাজের একদল মুসলমানের স্বভাবে একরকম হয়ে গেল। আল্লাহর এবাদত যাদের মজা লাগে না, মূর্তির পূজা যাদের মজা লাগে, এই স্বভাবের হয়ে গেছে বর্তমান সমাজের অনেক মুসলমান। এজন্য গত বছর মূর্তি পূজার অসারতা সম্পর্কে যথেষ্ট পরিমাণ আলোচনা আপনাদের সামনে করেছিলাম বলে আমার মনে পড়ে। যেহেতু আমার ধারণা মতে গত বছরের তুলনায় চলিত বছর বাংলাদেশের অনেক মুসলমান মূর্তির প্রতি আরো বেশি আকৃষ্ট হয়েছে। গত বছর বাংলাদেশের মুসলমান মূর্তির প্রতি এতটা আকৃষ্ট ছিল না, বর্তমান বাংলাদেশের মুসলমানেরা মূর্তির প্রতি যতটুকু আকৃষ্ট হয়েছে। এজন্য আমার মনে হয় এই প্রাসঙ্গিক আলোচনা মূর্তি পূজা সম্পর্কে আর একটু বিস্তারিত আলোচনা হওয়া দরকার। হযরত মূসা আলাইহিস সালাম এখানে তাদেরকে ধমকালেন, শাসালেন, তোমরা কার এবাদত ছেড়ে দিয়ে কার পূজা করতে চাও? যে আল্লাহ সব কিছু করতে পারেন সেই আল্লাহর এবাদত ছেড়ে দিতে চাও? যে মূর্তি কিছুই করতে পারে না সেই মূর্তির পূজা করতে চাও? প্রসঙ্গক্রমে আমি বিগত বৎসরগুলিতে আপনাদেরকে এবাদত এবং পূজার পার্থক্য বলে দিয়েছি। আল্লাহর সাথে যে আচরণ করলে এবাদত হয়, আল্লাহ ছাড়া আর কারো সাথে সেই আচরণ করলেই পূজা হয়। আল্লাহর সামনে মাথা নত করলে হয় এবাদত, আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করলে হয় পূজা। আল্লাহর কাছে দোয়া করলে হয় এবাদত, আল্লাহ ছাড়া আর কারো কাছে দোয়া করলে হয় পূজা। আল্লাহকে সেজদা দিলে হয় এবাদত, আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দিলে হয় পূজা। এক কথায় আল্লাহর বেলায় যেই আচরণকে এবাদত বলা হয়, আল্লাহ ছাড়া অন্য কারো বেলায় সেই আচরণকেই পূজা বলা হয়। এই পূজা এবং এবাদতের পার্থক্যটা আমাদের সমস্ত মুসলমানদের পরিষ্কারভাবে জানা থাকা দরকার, যেন আমরা এবাদত ছেড়ে দিয়ে কখনো পূজার দিকে আকৃষ্ট না হই। মূসা আলাইহিস সালাম তাদেরকে এই কথাটাই বুঝালেন, যে আল্লাহ যা ইচ্ছা তাই করার ক্ষমতা রাখেন, তার সামনে মাথা নত করার নাম এবাদত। যে মূর্তি কিছুই করতে পারে না তার সামনে মাথা নত করার নাম পূজা। তোমরা এবাদত ছেড়ে দিয়ে পূজার দিকে আকৃষ্ট হতে চাও, কত নিকৃষ্ট তোমাদের মন মানসিকতা! এইরকম নিকৃষ্ট মন মানসিকতা বর্তমান বাংলাদেশের কিছু মুসলমানেরও তৈরি হয়ে যাচ্ছে। এজন্য এই সমস্ত মুসলমান সহ সর্বস্তরের মুসলমানদের হযরত মুসা আলাইহিসসালাম এবং ফেরাউনের ঘটনার এই অংশ থেকে এই শিক্ষাটুকু গ্রহণ করা দরকার যে এবাদত কি কাকে করতে হয় আর পূজা কি কার পূজা করা হয়। আল্লাহর সামনে মাথা নত করলে এবাদত হয়, আর আল্লাহ এর বিনিময়ে যা ইচ্ছা তাই দিতে পারে। মূর্তির সামনে মাথা নত করলে পূজা হয়, মূর্তি আমাদেরকে কিছুই দিতে পারে না। আল্লাহ যা ইচ্ছা তাই দিতে পারেন, মূর্তি কিছুই দিতে পারে না। তাহলে মূর্তি পূজা সফল না আল্লাহর এবাদত সফল? মূর্তি পূজা সার্থক না আল্লাহর এবাদত সার্থক? আল্লাহর এবাদত বৃথা না মূর্তি পূজা বৃথা? এই বিষয়টা মুসলমানদের কাছে খুব পরিষ্কার হওয়া দরকার আমি মনে করি। তারপরে হযরত মুসা আলাইহিসসালামকে আল্লাহ বললেন, আপনি স্বস্তির হয়ে তুর পাহাড়ে আসুন, সেখানে আপনার সাথে আমার কথাবার্তা হবে এবং আপনার কাছে আমি আসমানি কিতাব নাযিল করে দেব। হযরত মুসা আলাইহিসসালাম স্বস্তির হওয়ার আগেই একটু তাড়াহুড়া করেই তুর পাহাড়ে চলে গেলেন। এদিকে হযরত মুসা আলাইহিসসালাম বনি ইসরাইলকে মরুভূমির এক স্থানে রেখে গেলেন। হযরত হারুন আলাইহিসসালাম, তিনিও নবী, হযরত মুসা আলাইহিসসালামের এক বছরের বড় বয়সে, ওনার তত্ত্বাবধানে বনি ইসরাইলকে মরুভূমিতে রেখে গেলেন। বলে গেলেন যে আমি এক মাসের জন্য তুর পাহাড়ে যাচ্ছি, এক মাস পরে আমি ফিরে আসব। ওইখানে গিয়া একটা বিশেষ কারণ বশত, যেহেতু এক মাসের মেয়াদকে আরো 10 দিন বাড়ানো হল, এক মাস পরে এরা চিন্তিত হয়ে গেল। নবী বলে গেলেন এক মাস পরে চলে আসবেন, এক মাস চলে গেল আসছেন না কেন? তারা তো আর ওইখানে যে ঘটনাটা ঘটলো সেটা তো আর এখান থেকে এরা জানে না। এরা চিন্তায় পড়ে গেল যে নবী এক মাস পরে চলে আসবেন বলে গেলেন, এক মাস অতিবাহিত হয়ে যাচ্ছে, নবী আসছেন না কেন? এমত অবস্থায় এইদিকে এই বনি ইসরাইলের মুসলমান যারা মুসা আলাইহিসসালামের নবুয়তে বিশ্বাসী ছিল, এদের মধ্যে একটা লোক ছিল, এই লোকটার নামও ছিল মুসা। ইনি নবী মুসা নন, এটা নবীর উম্মতের মধ্যে আরেকজন মুসা। সে আর একটা অঘটন ঘটিয়ে ফেলল। কি অঘটন ঘটিয়ে ফেলল? সে একটা গরুর মূর্তি বানাইল, গরুর বাচ্চা যেটাকে বাসুর বলা হয়, বাসুর, একটা বাসুরের মূর্তি বানাইল। বানানোর পরে বলতে লাগলো যে আমাদের মুসা নবী যে এক মাস পরে ফিরে আসার কথা ছিল, তিনি তো আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন, তিনি আল্লাহকে সেখানে পাননি, আল্লাহ তো এই মূর্তির ভিতরে আছেন, তিনি আল্লাহর খুঁজে গেছেন সেখানে আর আল্লাহ এসে গেছেন এখানে, কাজী আল্লাহর সাথে তার সাক্ষাৎ না হওয়ায় তিনি আল্লাহর খুঁজে দেরি হচ্ছে। তোমরা যারা আল্লাহকে চাও, আল্লাহর ইবাদত করতে চাও, এই মূর্তির ভিতরে আল্লাহ আছেন, মূর্তিকে সামনে নিয়ে সেজদা দাও, সেই সেজদাই আল্লাহর ইবাদত হবে। এই বলে এই লোকটা এদেরকে মূর্তি পূজালিপ্ত করে দিল। এই লোকটার ইতিহাস একটু বিস্তারিতভাবে আমাদের জানা দরকার, যেহেতু সেই ঘটনার মধ্যেও দেখা যায় একজন মুসলমান গোটা মুসলমান জাতিকে মূর্তি পূজায় লিপ্ত করার ষড়যন্ত্র এসেছে। আমাদের সমাজেও এমন এক দুজন মুসলমান এমন পাওয়া যায় যারা গোটা মুসলমান জাতির ঘাড়ে মূর্তি চাপায়া দেয়। কাজে আমাদের বাস্তব অবস্থা আর মুসা নবীর সেই ইতিহাস একেবারে হুবহু মিলে যায়। এজন্য মুসা আলাইহিসসালামের মুসলমান উম্মতের মধ্যে যেই লোকটা মুসলমানদেরকে মূর্তি পূজায় লিপ্ত করেছিল তার আগাগোড়া ইতিহাস সবিস্তারে আমাদের বোঝা দরকার, এবং সেই মূর্তি পূজার শাস্তি আল্লাহ তাদেরকে কিভাবে দিয়েছিলেন বিস্তারিত বোঝা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 51 নম্বর আয়াতে একথাটাই বলছেন, وَإِذْ وَاعَدْنَا مُوسَى 40 لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهِ وَأَنْتُمْ ظَالِمُونَ। স্মরণ করো তখনকার ঘটনা, যখন আমি মূসা আলাইহিসসালামকে 40 রাতের প্রতিশ্রুতি দিলাম, 40 রাত্রি অবস্থান করুন, 40 দিন রোজা রাখুন, 40 দিন পরে আপনার সাথে আমার কথা হবে, এই ফাঁকে তোমরা বাসুরের পূজা শুরু করে দিলে, পূজা করা শুরু করে দিলে। এই যে ঘটনাটা অতি অতি সংক্ষেপে আল্লাহ আয়াতে বললেন, এর ইতিহাস অনেক লম্বা। এই আয়াতের তফসিরে তার বিস্তারিত ইতিহাস লেখা আছে। মুসা নামের যে আরেকটা লোক নিজেকে নিজে মুসলমান বলে দাবি করত, মুসলমান সমাজের মধ্যে গরুর পূজার প্রচলন করে দিল, এই লোকটা আসলেই শেখকে কি, তার পরিচয় কি, তার নাম কি, তার উপাধি কোন, বস্তু দ্বারা মূর্তি নির্মাণ করল, গরুর মূর্তি বানাইল কেন, এবং কোন অপকৌশলের মাধ্যমে মুসলমানদেরকে মূর্তি পূজায় লিপ্ত করাইল, এই সমস্ত কথা সবিস্তারেই আমাদের বোঝা দরকার। কেন? কারণ আমাদের বর্তমান সমাজেও আমাদের মুসলমানদের মধ্যে এমন দুই চারজন মুসলমান পাওয়া যায় যারা অতি কৌশলে মুসলমানদের ঘাড়ে মূর্তি চাপাইয়া দিতে চায়। সেই মূর্তি পূজারি আর এই মূর্তি পূজারীদের মধ্যে ব্যবধান কতটুকু? সেই মূর্তি পূজারিও মুসলমান পরিচয় পরিচিত ছিল, সেই মূর্তি পূজারিটাও মুসলমান পরিচয়ে পরিচিত ছিল। আমাদের সমাজেও কিছু মুসলমান পরিচয়ে পরিচিত লোক মুসলমানদের ধারে মূর্তি পূজা অত্যন্ত কৌশলের মাধ্যমে চাপিয়ে দেওয়ার চক্রান্তে লিপ্ত, শয়তানি ষড়যন্ত্রে লিপ্ত। বনি ইসরাইল বংশের মধ্যে একটা গোত্র ছিল, একটা শাখা ছিল, সেই শাখার নাম ছিল সামেরা। বনি ইসরাইল বংশের সামেরা গোত্রে মিশরে থাকাকালেই একটা লোকের জন্ম হয়েছিল, একটা ছেলে সন্তানের জন্ম হয়েছিল। খুব সম্ভব আমি বিগত বৎসরগুলিতে আপনাদেরকে বলেছি, ফেরাউন আইন জারি করে দিয়েছিল যে বনি ইসরাইলের বংশে যে সমস্ত ছেলে জন্ম হবে এদেরকে হত্যা করে ফেলা হবে। এই জন্য ওই সামেরা বংশে যে ছেলেটার জন্ম হল, ফেরাউনের আইনে উল্লেখ ছিল যে বনি ইসরাইল বংশে প্রথম 1টি বৎসর পর্যন্ত যে সমস্ত ছেলে সন্তান জন্ম হবে এদেরকে রেখে দেওয়া হবে এদেশের বাসিন্দাদের শ্রমিকের কাজ করাবার জন্য। এদেশের বাসিন্দারা যেন বনি ইসরাইলের ছেলেদের দ্বারা শ্রমিকের কাজ করাতে পারে, এই জন্য প্রথম 1টি বৎসরের ছেলেদেরকে রেখে দেওয়া। পরবর্তী দ্বিতীয় বৎসরে যে সমস্ত ছেলে জন্ম হবে এদেরকে ফেরাউনের জল্লাদ বাহিনী হত্যা করে ফেলবে, যেন তাদের বংশে নবী হওয়ার সম্ভাবনা কম থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বংশের ছেলেদেরকে রেখে দেওয়া হতো যে বৎসরের ছেলেদেরকে রেখে দেওয়া হতো সেই বৎসরে হযরত হারুন আলাইহিসসালামকে জন্ম দিয়ে পাঠালেন, আর যে বৎসরের ছেলেদেরকে হত্যা করে ফেলা হতো সেই বৎসরে মুসা আলাইহিসসালামকে জন্ম দিয়ে পাঠালেন। একটা বৎসর ছিল বনী ইসরাইলের ছেলেদেরকে ছেড়ে দেওয়ার বৎসর, আর একটা বৎসর ছিল মুসা বনী ইসরাইলের বংশের ছেলেদেরকে হত্যা করে ফেলার বৎসর। হত্যা করে ফেলার বৎসরে হারুন আলাইহিসসালামের ভাই মুসা আলাইহিসসালাম জন্মগ্রহণ করলেন। এই হত্যা করার বৎসরেই বনি ইসরাইল বংশের একটা গোত্র যে ছিল, একটা শাখা ছিল সামেরা নামে, সেই গোত্রেও একটা ছেলে জন্মগ্রহণ করল, এবং সেই ছেলেটাকেও তার অভিভাবকেরা মুসা নাম রাখল। ইনি মুসা নামে যে নবী আছেন এই মুসা নন, সামেরা গোত্রের ওই ছেলেটাকেও তার মা বাবা মুসা নাম রাখল। কিন্তু যেহেতু বনি ইসরাইলের সমস্ত ছেলেদেরকে এই বৎসরে হত্যা করে ফেলার কথা, এই জন্য সামেরা গোত্রের মুসা নামদারী শিশুটা জন্মগ্রহণ করার পরে তার মা ফেরাউনের জল্লাদ বাহিনীর হাত থেকে রক্ষা করার জন্য ছেলেটাকে জঙ্গলে নিয়ে ফেলে দিল, ছেলেটাকে জঙ্গলে ফেলে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল ফিরিশতাকে নির্দেশ দিলেন, এই ছেলেটাকে জঙ্গলে তুমি নিরাপদে থাকার ব্যবস্থা করো এবং তার লালন পালনের ব্যবস্থা করো। জিবরিল প্রতিদিন সেই জঙ্গলে আসতেন, একজন স্বাভাবিক মানুষের আকৃতি ধারণ করে আসতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মানুষের আকৃতি ধারণ কৃত জিবরিল ফিরিশতার এক আঙ্গুলে দুধের ঝরনা প্রবাহিত করে দিতেন, আর এক আঙ্গুলে মধুর ঝরনা প্রবাহিত করে দিতেন। জিবরিল সেই দুটি আঙ্গুল ওই ছেলেটাকে চুষতে দিতেন। জঙ্গলে ফেলে দেওয়া শিশু মুসা নামক শিশুটা জিবরিলের আঙ্গুল চুষে দুধ পান করত, জিবরিলের আঙ্গুল চুষে মধু পান করত। এভাবে সে জিবরিল ফিরিশতার তত্ত্বাবধানে জঙ্গলে লালিত পালিত হয়েছে। এই ছেলের ব্যক্তিগত নামও মুসা, কিন্তু সামেরা গোত্রে জন্মগ্রহণ করার কারণে ওই ছেলেটা সামিরি নামে পরিচিত। যেমনভাবে বাংলাদেশের বসবাসকারীদেরকে বাঙালি বলা হয়, পাকিস্তানের বাসিন্দাকে পাকিস্তানি বলা হয়, আরবের বাসিন্দাকে আরবি বলা হয়, তেমনিভাবে এই ছেলেটা সামেরা গোত্রে জন্মগ্রহণ করার কারণে ওই ছেলেটাকে সামিরি বলা হয়। তার মূল নাম হল মুসা আর গোত্রের পরিচায়ক নাম হল সামিরি। এই ছেলেটার সামিরি নামেই কোরআনে আলোচনা করা হয়েছে। এই মুসা নামের বা সামিরি নামের ছেলেটা যে সামেরা বংশে জন্মগ্রহণ করেছিল, সেই বংশের লোকেরা ছিল মূর্তি পূজারি। সামিরি নামক লোকটার গোত্রের লোকেরা, সামেরা গোত্রের লোকেরা মূর্তির পূজারী ছিল। তারা বিশেষত গরুর মূর্তির পূজা করত, গরুরও পূজা করত, গরুর মূর্তি বানিয়ে সেই মূর্তিরও পূজা করত। গরুর মূর্তির পূজা করার পক্ষে তাদের যুক্তি ছিল, যে সমস্তটা পৃথিবী একটা গাভীর সিংহের উপর বসানো আছে, এই গাভীটা তার সিংকে কখনো নড়াচড়া করায় না। গাভী তার সিংটাকে নড়াচড়া দিলে সমস্ত পৃথিবী তার বাসিন্দা সহ ধ্বংস হয়ে যাবে। এজন্য অত্যন্ত সতর্কতার সাথে গাভী তার সিংহের পৃথিবীটাকে নিয়ে দাঁড়িয়ে আছে। এজন্য সারা পৃথিবী এবং তার বাসিন্দা সমস্ত মানুষ পশু নিরাপদে জীবনযাপন করার সুযোগ পাচ্ছে। কাজেই যে গাভীর এত বড় অবদানের কারণে মানুষ জাতি পৃথিবীতে বেঁচে আছে, সেই গাভীটার অবশ্যই পূজা করা দরকার। এই যুক্তির ভিত্তিতে তারা গাভীর পূজা করত, গরুর পূজা করত এবং গরুর মূর্তি নির্মাণ করে সেগুলির পূজা করত। এই গোপূজা বাংলায় যাকে বলা হয় গরুর পূজা, বাংলায় বলা হয় গোপূজা, যেটাকে আমরা সহজে বলতে পারি গরুর পূজা। দুনিয়াতে যত গরু পূজারই আছে গরুর পূজা করে, গরুর দেবতা মানে এই সমস্ত গরু পূজারীদের এই পূজার সূত্রপাত সেখান থেকে এইভাবে হয়েছে। আধুনিক ভূগোল সম্পর্কে যারা প্রাথমিক জ্ঞান রাখে, ভূগোলের প্রাথমিক জ্ঞানও যারা রাখেন, তারা অনায়াসেই বুঝতে পারেন যে একটা গাভীর সিংহের আগায় সমস্ত পৃথিবী বসানো আছে। গাভী সিংটা নড়াচড়া করায় না বলে পৃথিবী টিকে আছে, পৃথিবীর সমস্ত বাসিন্দা বেঁচে আছে। এই কথার সাথে সাধারণ গুগলের কোনো সামান্যতম সম্পর্ক আছে না? একটা গাঁজা কুড়ি কথা, গরুকে দেবতা মানা একটা গাঁজা কুড়ি কথার উপর ভিত্তি করা, একটা গাঁজা কুড়ি বাজে কথার উপর গরু পূজার মতবাদ ভিত্তি স্থাপিত। আমার কথা বুঝে থাকলে বলুন তো, গরু পূজার মতবাদ কোনো বাস্তবতার উপর এই মতবাদের ভিত্তি স্থাপিত না একটা গাঁজা কুড়ি কথার উপর? গাঁজা কুড়ি কথার উপর, এই একটা কাল্পনিক কথার উপর ভিত্তি করে দুনিয়ার বহু মানুষ গরুকে দেবতা মানে, গরুর পূজা করে। যুক্তি এই গরুর অবদান আছে আমাদের, যাদের কোনো না কোনো অবদান আছে কারো উপর তাদেরকেই যদি পূজা করতে হয় তাহলে দুনিয়াতে এমন কোনো জিনিস নাই যার পূজা না করে উপায় আছে। বলেন আপনারা সূর্যের অবদান আছে কিনা আমাদের উপর? তাহলে গরু পূজারীদের যুক্তি মতে সূর্যেরও পূজা করতে হবে। চন্দ্রের অবদান আছে কিনা আমাদের উপর? গরু পূজারীদের যুক্তিতে চন্দ্রেরও পূজা করতে হবে। গ্রহ নক্ষত্রের অবদান আছে আমাদের উপর, তাই গরু পূজারীদের যুক্তিতে গ্রহ নক্ষত্রেরও পূজা করতে হবে। আবহাওয়ার অবদান আছে আমাদের উপর, বাতাসের অবদান আছে আমাদের উপর, গরু পূজারীদের যুক্তি মানলে বাতাসেরও পূজা করতে হবে। মাটির অবদান আছে আমাদের উপর, গরু পূজারীদের যুক্তি মানলে মাটিরও পূজা করতে হবে। আগুনের অবদান আছে আমাদের উপর, গরু পূজারীদের যুক্তি মানলে আগুনেরও পূজা করতে হবে। পানির অবদান কি আপনাদের উপর আছে? গরু পূজারীদের যুক্তি মানলে পানিরও পূজা করতে হবে। আসমান জমিনে যা কিছু আছে আল্লাহ কোরআনে বলেছেন সব কিছুকেই তোমাদের সেবার জন্য সৃষ্টি করেছি। আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আগুন পানি মাটি বাতাস চন্দ্র সূর্য পাহাড় পর্বত নদী নালা গাছপালা জীব জন্তু সব কিছুকে আল্লাহ মানুষ পূজা করার জন্য সৃষ্টি করেছেন না মানুষকে সেবা করার জন্য সৃষ্টি করেছেন? যাদেরকে আল্লাহ আমাদের দাস বানিয়েছেন তাদেরকে গরু ফুজারিরা মনিব বানিয়েছে, গোলাম রে মনিব বানাইছে। কাকে কি বানাইল? গোলামকে মনিব বানাইল। এটা তাজা মস্তিষ্ক সম্পন্ন মানুষের মতবাদ হতে পারে না, এটা পচা মস্তিষ্ক সম্পন্ন মানুষের মতবাদ হতে পারে। আপনারা হয়তো আশ্চর্য হবেন, বাংলাদেশে তিন ধর্মাবলম্বীর সমন্বয়ে একটা দল আছে, এই দলটার নাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, এই দলের সংখ্যাগুরুরা হল হিন্দু, এই দলের সংখ্যাগুরুরা হিন্দু। এই পরিষদের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের কাছে দাবি জানানো হয়েছে যে বাংলাদেশে গরু জবাই বন্ধ করা হোক। কোন ফুজার ভিত্তিতে গরু জবাই বন্ধ করার দাবি জানানো হলো? কিসের ফুজার ভিত্তিতে? গরু ফুজার ফাউন্ডেশন কোন বাস্তবতার উপর স্থাপিত না গাঞ্জা কুরিকতার উপর স্থাপিত? এই জন্য আমি মনে করি বাংলাদেশ সরকারেরও এই কথাটা বিবেচনায় আনা দরকার। গরু জবাই বন্ধ করার জন্য বাংলাদেশে যে দরখাস্ত করা হল, আবেদন করা হল, এই গরু ফুজাটা তো একটা গাঞ্জা কুরিকতার উপর ভিত্তি স্থাপিত, বাস্তবতার সাথে তো তার কোনো মিল নাই। যারা গরু জবাই বাংলাদেশে বন্ধ করার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছে, এদের এরা আমাদের দেশে সংখ্যালঘু, ভারতে তারা হলো সংখ্যাগুরু। হিন্দুরা বাংলাদেশে সংখ্যালঘু, কিন্তু ভারতে হিন্দুরা সংখ্যাগুরু। বাংলাদেশের মুসলমানেরা হলো সংখ্যালঘু, ভারতের ভারতের মুসলমানেরা সংখ্যালঘু আর হিন্দুরা সংখ্যাগুরু। বাংলাদেশের মুসলমান সংখ্যাগুরু, হিন্দুরা সংখ্যালঘু। এখানের সংখ্যালঘুরা গরু জবাই নিষিদ্ধ করার আবেদন সরকারের কাছে পেশ করে সংখ্যাগুরুদের সঠিক ধর্ম বাস্তবতা ভিত্তিক ধর্মীয় অনুভূতিকে অনুভূতিতে চরম আঘাত করেছে। এজন্য আমি বাংলাদেশের 16 কোটি মুসলমানের পক্ষ থেকে এই প্রস্তাবকে নিন্দা জানাই। 16 কোটি মুসলমানের পক্ষ থেকে এই প্রস্তাবকে আমি নিন্দা জানাই। ভারতের সংখ্যালঘু মুসলমানেরা যদি ভারত সরকারের কাছে সংখ্যাগুরু হিন্দুদের পূজায় যে পাঠাবলি দেওয়া হয়, সেই পাঠাবলি নিষিদ্ধ করার আবেদন যদি জানাইতো, ভারতের মুসলমানেরা যদি ভারতে পাঠাবলি নিষেধ করার আবেদন জানাইত, আমার মনে হয় ভারতের হিন্দুরা মুসলমানদেরকে ধরে ধরে পাঠার মতো বলি দিত। কিন্তু বাংলাদেশের হিন্দুরা যে গরু জবাই নিষিদ্ধ করার আবেদন জানাইল, বাংলাদেশের কোনো মুসলমান হিন্দুদেরকে ধরে ধরে গরুর মতো জবাই করে না। তাদের দেশের মুসলমান যদি পাঠা বলি নিষেধ করার আবেদন জানাইত, তারা মুসলমানদেরকে ধরে ধরে পাঠার মতো বলি দিয়া দিত। আমাদের দেশের হিন্দুরা যে গরু জবাই নিষেধ করার আবেদন জানাইল, আমরা তাদেরকে ধরে ধরে গরুর মতো জবাই করি না। তারা হইলে কিন্তু আমাদেরকে ছাড়ত না, আমরা তাদেরকে ছেড়ে দিলাম। কেন? তার কারণ একমাত্র ইসলাম ধর্ম পরধর্ম সহনশীল, আমরা তাদের ধর্মকে বরদাস্ত করতে পারি। এর প্রমাণ আমরা তাদেরকে ধরে ধরে গরুর মতো জবাই করি না। তারা অন্য ধর্মকে বরদাস্ত করতে পারে না, এই জন্য মুসলমান তাদের দেশের এমন প্রস্তাব করলে মুসলমানকে পাঠার মতো জবাই করে দেন। এই অবস্থা পরিষ্কারভাবে প্রমাণ করে যে মুসলমান অপরের ধর্মকে বরদাস্ত করতে পারে। মুসলমান ছাড়া আর কোনো ধর্মাবলম্বী অপরের ধর্মকে বরদাস্ত করতে পারে না। দুনিয়াতে পরধর্ম সহনশীল কোনো ধর্ম যদি থাকে সেটা একমাত্র মুসলমানদের ইসলাম ধর্ম আছে। যাই হোক, এই গরু পূজারীরা গরু রেজারা দেবতা মানে, এরা বাংলাদেশেও গরু দবাই বন্ধ করার জন্য বাংলাদেশ সরকারের কাছে আবেদন করেছে। কেন? এটা নাকি তাদের দেবতা, এটার পূজা তারা করে। এটার পূজা কেন করে? গরুর শিঙ্গের মধ্যে সমস্ত পৃথিবী বসানো আছে, এই গরু কোনোদিন শিং নাড়ায় না, এই জন্য পৃথিবী ধ্বংস হয় না, আমরা বেঁচে আছি। ভৌগোলিক জ্ঞানের সাথে এই ধর্মবৃত্তির কোনো বাস্তবতা আছে না? এটা একটা গাঞ্জা কুড়ি মতবাদ, এটা কোনো বাস্তবসম্মত মতবাদ নয়, এটা একটা গাঞ্জা কুড়ি মতবাদ। সুতরাং গরু পূজা একটা গাঞ্জা কুড়ি মতবাদের উপর প্রতিষ্ঠিত, বাস্তবতার সাথে তার কোনো সম্পর্ক নয়। কথাগুলি বুঝে থাকলে আপনারা বলুন তো, আল্লাহ গরু সৃষ্টি করেছেন মানুষ তাকে পূজা করার জন্য না সে মানুষের সেবা করার জন্য? যাকে বানাইছিলেন আল্লাহ মানুষের গোলাম, মানুষ বানাইল তাকে মনিব। আল্লাহ তাকে তোমার গোলাম বানিয়ে দিয়েছিলেন, তুমি তোমার গোলামকে মনিব বানাইছ। কারে কি বানাইল? গোলাম রে মনিব বানাইল। আমার এই গুরু পূজারী গোত্র ছিল বনি ইসরাইলের মধ্যে সামের আগে, আর এই ছিল গরু পূজার দর্শন। গরু পূজার দর্শন, গরুরে যারা দেবতা মানে, এই গরুরে দেবতা মানার এই ভিত্তিহীন ধর্মের এখান থেকেই সূচনা হয়। এই লোকটার মূল নাম মুসা আর বংশগত পরিচয়ক নাম সামির। এই লোকটা ফেরাউনের জল্লাদ বাহিনীর হাত থেকে রক্ষা করার জন্য মা তাকে প্রসবের পরে জঙ্গলে ফেলে দিয়েছিল, আল্লাহর নির্দেশে জিব্রিল ফিরিশতা তাকে লালন পালন করেছিলেন। সামনের কথাগুলি বোঝার জন্য আমরা মনে রাখি যে বনি ইসরায়েলের বংশের একটা গোত্র ছিল সামেরা নামে, সেই বংশে একটা লোক জন্মগ্রহণ করেছিল মুসা নামে, তার ব্যক্তিগত নাম মুসা আর বংশগত পরিচায়ক নাম সামির। হযরত মুসা আলাইহিসসালাম যখন মিশরে ইসলামের দাওয়াত দিতে লাগলেন, আমি অন্যান্য সময় একাধিকবার আপনাদেরকে বলেছি যে আদম আলাইহিসসালাম থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ দুনিয়াতে একটিমাত্র ধর্ম প্রচার করেছেন, সেটার নাম একমাত্র ইসলাম। আদম আলাইহিসসালামের প্রচারিত ধর্মের নাম ইসলাম, নূহ আলাইহিসসালামের প্রচারিত ধর্মের নাম ইসলাম, ইব্রাহিম আলাইহিসসালামের প্রচারিত ধর্মের নাম ইসলাম, মুসা আলাইহিসসালামের প্রচারিত ধর্মের নাম ইসলাম, ঈসা আলাইহিসসালামের প্রচারিত ধর্মের নাম ইসলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচারিত ধর্মের নাম ইসলাম। এই সকল নবীর প্রচারিত একটিমাত্র ধর্ম নাম তার ইসলাম। এই ইসলাম ধর্মের, সকল নবীর প্রচারিত ইসলাম ধর্মের মূল বিষয় ছয়টা, ঈশ্বর বিষয়ে সকল নবীর মুসলমান উম্মতেরা বিশ্বাসী। সকল নবীর উম্মতের ইসলাম ধর্মের মূল বিষয় কটা? ইসয় বিষয়ে সকল নবীর উম্মতেরা বিশ্বাসী। এই ছয়টি বিষয় ইমানে মুফাসসালের ভিতরে বর্ণিত হয়েছে। আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম, আমি আল্লাহর ফেরেশতাগণ বিশ্বাস করলাম, আমি আল্লাহর নাজিলকৃত আসমানি কিতাবগুলি বিশ্বাস করলাম, আমি আল্লাহর প্রেরিত নবী রাসূল বিশ্বাস করলাম, আমি আল্লাহর নির্ধারিত তকদীর বা ভাগ্যতালিকা বিশ্বাস করলাম, আমি পরকালে বিশ্বাস স্থাপন করলাম। কথা হইল আল্লাহ বিশ্বাস, ফেরেশতা বিশ্বাস, আসমানি কিতাব বিশ্বাস, নবী রাসূল বিশ্বাস, তকদীর বিশ্বাস, পরকাল বিশ্বাস। কথা এবার বুঝা থাকতে বলুন তো, সকল নবীর প্রচারিত ইসলাম ধর্মের মূল বিষয় কথা, এই ছয় কথার কোন একটি কথা কোন যুগের কোন দেশের কোন মানুষ যদি বিশ্বাস করে না, সে আর মুমিন মুসলমান থাকে না। যে কোনো যুগের যে কোনো দেশের যে কোনো মানুষ এই ছয় কথায় বিশ্বাস করলেই ইসলাম ধর্মাবলম্বী গণ্য হয়, মুসলমান সাব্যস্ত হয়। বুঝে থাকতে বলুন তো, সর্বযুগের সকল মানুষ কথাটা কথায় বিশ্বাসী হলে মুসলমান গণ্য হয়। ছয় কথা, ছয় কথা আছে কোথায়? ইমানে মুফাসসালে। এই ছয় কথা ছাড়া অন্যান্য অনেক কথা এমন আছে, অনেক বিধান এমন আছে যা বিভিন্ন নবীর ইসলাম ধর্মে ব্যবধান আছে, ব্যবধান আছে। যেমন আদম আলাইহিসসালামের ইসলাম ধর্মে বিধান ছিল আপন মেয়েকে আপন ছেলের কাছে বিয়ে দেওয়া হালাল। মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলাম ধর্মে এই ব্যবস্থাকে হারাম করে দেওয়া হয়েছে। এটা কি ছয় কথার এক কথা না ছয় কথার বহির্ভূত কথা? হ্যাঁ, এটা ছয় কথার বহির্ভূত কথা। অন্যান্য নবীর ইসলাম ধর্মে সম্মানিত ব্যক্তিকে সেজদা দেওয়ার মাধ্যমে সম্মান করা হালাল ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলাম ধর্মে একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা হারাম করে দেওয়া হয়েছে। এটি ছয় কথার এক কথা না ছয় কথার বহির্ভূত কথা? ছয় কথার বহির্ভূত অনেক কথা এমন আছে যে এক এক নবীর ইসলাম ধর্মে বিধান এক এক রকম ছিল, কিন্তু ছয়টা কথা এমন আছে যা সকল নবীর উম্মতের জন্য সমানভাবে প্রযোজ্য। ছয় কথা সকল নবীর ইসলাম ধর্মাবলম্বীতে সমানভাবে প্রযোজ্য। আল্লাহ বিশ্বাস, ফেরেশতা বিশ্বাস, আসমানি কিতাব বিশ্বাস, নবী রাসূল বিশ্বাস, তকদীর বিশ্বাস, পরকাল বিশ্বাস। বলুন তো এই ছয় কথার কোন কথা কোন নবীর ইসলাম ধর্মে ছিল না, না সকল নবীর ইসলাম ধর্মে ছিল? সকল নবীর ইসলাম ধর্মে ছিল। এবার বলুন তো মূসা আলাইহিসসালামের ধর্ম কি ছিল? ইসলাম। ওই সামিরি নামের লোকটা, মূসা আলাইহিসসালাম যখন মিশরে ইসলাম ধর্মের দাওয়াত দিচ্ছিলেন, ইসলাম ধর্ম গ্রহণ করছিল মানুষেরা, তখন সামিরিও ইসলাম গ্রহণ করেছিল। সামিরিকে লালন পালন করেছিলেন জিবরিল ফেরেশতা, আর মূসা নবীকে লালন পালন করেছিল ফেরাও। জিবরিল ফেরেশতার মতো একজন সম্মানিত ব্যক্তি লালন পালন করলেন সামিরিকে, আর ফেরাউনের মতো একটা বেঈমান লালন পালন করল মূসা নবীকে। এজন্য এক কবি বড় চমৎকার বলেছেন, আরবি কবি, মুসাল্লাদি রাব্বাহু জিবরিলু কাফিরু ও মুসাল্লাদি রাব্বাহু জিবরিলু মুসাল্লাদি রাব্বাহু জিবরিলু কাফিরু ও মুসাল্লাদি রাব্বাহু ফিরআউনু নবিয়্যু। যে মুসাকে জিবরিল লালন পালন করলেন সেই মুসা কাফের, আর যেই মুসাকে কাফের ফেরাউন লালন পালন করল সেই মুসা নবী। কাফেরের লালিত পালিত মুসা হলেন নবী, আর জিব্রিলের লালিত পালিত মুসা হল কাফের। এবার আমরা বোঝার চেষ্টা করি, সামিরি নামের মুসা কাফের হল কিভাবে? মুসা নবীর দাওয়াতে তো সে ইসলাম ধর্ম গ্রহণ করল, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে কাফের তাকে না মুসলমান হয়ে যায়, সামিরি মুসলমান হয়ে গেল। কিন্তু বিভিন্ন তফসিরের বিবরণ মতে এই কথা সুস্পষ্টভাবে প্রমাণিত যে সামিরির অন্তরে মূর্তির পূজা বর্তমান ছিল, মূর্তি পূজার প্রতি সামিরির অন্তরে ঘৃণার সৃষ্টি হয়নি, মূর্তি পূজার প্রতি সামিরির অন্তরে আকর্ষণ বাকি রয়ে গিয়েছিল, মূর্তি পূজার প্রতি ভক্তি শ্রদ্ধা বিদ্যমান ছিল। বলুন তো মূর্তি পূজার প্রতি ভক্তি শ্রদ্ধা বিদ্যমান থাকা অবস্থায় যদি কেউ ইসলাম ধর্ম গ্রহণ করে, তার ইসলাম গ্রহণ করা গ্রহণযোগ্য? তাইলে আসলেই যে পূজায় বিশ্বাসী সে যদি কলেমা করে, বিশ্বাসী পূজায় কিন্তু পরে নবীর কলেমা, এইরকম আন্তরিকভাবে অবিশ্বাসীদেরকেই কোরআনের ভাষায় মুনাফিক বলা হয়। কিছু লোক আছে যারা পরিষ্কার ভাষায় বলে আমরা ইসলাম ধর্ম মানি না, আসলেও মানে না, স্বীকারও করে যে আমরা ইসলাম ধর্ম মানি না, এরা অবিশ্বাসী, সরল অবিশ্বাসী। আর কিছু লোক মুখে বলে ইসলাম গ্রহণ করলাম কিন্তু অন্তরে মূর্তি পূজা বিদ্যমান, এরা সরল অবিশ্বাসী না দুঃখাবাস? এই সমস্ত দুঃখাবাসদেরকে কোরআনের ভাষায় মুনাফিক বলা হয়। তাহলে সামিরি সরলভাবে ইসলাম গ্রহণ করেছিল না ইসলাম গ্রহণের নামে প্রতারণা করেছিল? ইসলাম গ্রহণের নামে প্রতারণা করেছিল, তার বংশের লোকদের সাথে সাথে তার অন্তরেও মূর্তি পূজার প্রতি ভক্তি শ্রদ্ধা বিদ্যমান ছিল, মূর্তি পূজার প্রতি তার অন্তরে ঘৃণার সৃষ্টি হয়। মূর্তি পূজার ইতিহাসের, গরু পূজার ইতিহাসের গুড়ার কথা বুঝে থাকলে বলুন, গরু অথবা গরু গরুর কোন মূর্তির পূজাকে কোন বাস্তববাদী মানুষ শ্রদ্ধা করতে পারে না ঘৃণা করতে বাধ্য? কারণ এটা বাস্তবতার উপর নির্ভরশীল নয়, এটা একটা গাঁজা কুড়িকতার উপর নির্ভরশীল। সমাজে মুসলমান হিসাবে পরিচিত, সমাজের মানুষ জানে সামিরি একটা মুসলমান, কিন্তু তার অন্তরে রয়েছে মূর্তি পূজার প্রতি শ্রদ্ধা। আমাদের বর্তমান সমাজেও এমন মুসলমানের অভাব নাই, অন্তরে অন্তরে মূর্তি পূজার প্রতি শ্রদ্ধাশীল আর বাহ্যিকভাবে মুসলমান হিসাবে পরিচিত। এইরকম দুঃখাবাসদেরকে কোরআনের ভাষায় মুমিন মুসলমান বলা হয় না মুনাফিক বলা হয়? যে সমস্ত নামদারি মুসলমান, যারা সামাজিকভাবে মুসলমান হিসাবে পরিচিত, এদের মধ্যে যাদের অন্তরে মূর্তি পূজার প্রতি শ্রদ্ধা রয়েছে, এদের জন্য এক রাসুলে করিম সামের একটা হাদিস আপনাদেরকে পরিষ্কারভাবে বলে দিচ্ছি, স্মরণ রাখুন, সেটা হলো আল্লাহ রাসুল বলেন, আল মারু মাহামান আহাব্বা, দুনিয়াতে যাকে যে ভালোবাসবে পরকালে তার সাথে তার হাসর হবে। মূর্তির ভালোবাসা যাদের অন্তরে আছে পরকালে মূর্তি যাবে যেখানে, এরাও যাবে সেখানে। মূর্তির প্রতি যাদের অন্তরে ভালোবাসা আছে পরকালে মূর্তি যাবে যেখানে, এরাও যাবে সেখানে। জরুরি ভিত্তিতে আমাদের এবার জানা দরকার যে পরকালে মূর্তি যাবে কোথায়। আল্লাহ পরিষ্কার ভাষায় বলেন, ইন্নাকুম ওয়া মা তাবুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম, মূর্তি এবং মূর্তির পূজারী, পূজারী আর পূজনীয় যার পূজা করলো আর যে পূজা করল, যার পূজা করলো সেকে মূর্তি, যে পূজা করলো সেকে মূর্তি পূজা। আল্লাহ পরিষ্কার ভাষায় কোরআনে বলে দিয়েছেন মূর্তি এবং তার পূজারি উভয় পক্ষ জাহান্নামের লাকড়ি হয়ে থাকবে চিরকাল। কোথাকার লাকড়ি? জাহান্নামের। মুনাফিক মুসলমানেরা ইচ্ছা মতো মূর্তিকে ভালোবাসো, পরকালে মূর্তি যাবে যেখানে, তোমরাও যাবে সেখানে। প্রশ্ন জাগতে পারে যে পূজারীরা পূজার অপরাধে জাহান্নামে গেল, মূর্তি কোন অপরাধে জাহান্নামে গেল? মূর্তিকে বলে দিয়েছিল আমার পূজা করো, কোন অপরাধে মূর্তি যাবে জাহান্নামে? গত বছর আমি এই প্রশ্নের বিস্তারিত জবাব আপনাদেরকে বলে দিয়েছি, পূজারীদেরকে জাহান্নামে দেওয়া হবে এদের শারীরিক শাস্তি দেওয়ার জন্য, আর মূর্তিগুলিকে জাহান্নামে দেওয়া হবে পূজারীদেরকে মানসিক শাস্তি দেওয়ার জন্য। তফসীরের কিতাবে মানসিক শাস্তির ব্যাখ্যা লেখা আছে, এভাবে মূর্তি পূজারীরা জাহান্নামে গিয়ে যখন দেখবে মূর্তিরাও জাহান্নামে, তখন তাদের মানসিক শাস্তি হবে এভাবে, হায় হায় যাকে পূজা করেছিলাম আমাকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য, সে নিজেকেই রক্ষা করতে পারলো না, নিজেকেই রক্ষা করতে পারলো না, আর এই আক্ষেপ যে শারীরিক শাস্তি না মানসিক শাস্তি। মূর্তি পূজারীদেরকে মানসিক শাস্তি দেওয়ার জন্য মূর্তিদেরকেও জাহান্নামে দেওয়া হবে, পূজারীরাও চিরকাল জাহান্নামে থাকবে, মূর্তিরাও চিরকাল জাহান্নামে থাকবে। সুতরাং গরুর মূর্তি যারা বানায় পূজা করে, পূজারীও থাকবে চিরকাল জাহান্নামে, গরুর মূর্তিও থাকবে চিরকাল। মূর্তিকে সাজা দেওয়ার জন্য না, পূজারীকে মানসিক শাস্তি দেওয়ার, পূজারীদেরকে মানসিক শাস্তি দেওয়া। কাজেই কোন মুসলমান মূর্তিকে ভালোবাসতে পারে না। আল্লাহ রাসূল পরিষ্কার বলে দিয়েছেন দুনিয়াতে যাকে যে ভালোবাসবে পরকালে তার সাথে তার হাসর হবে, যাকে যে ভালোবাসবে তার সাথে তার। রাসূলের এই ঘোষণার থেকে আত্মরক্ষা করার জন্য আরেক শ্রেণীর মুসলমান আমাদের সমাজে আবির্ভাব হয়ে গেছে। এরা বলে আমরা মূর্তিকে ভালোবাসি না, গড়টাকে সাজাবার জন্য মূর্তি দাঁড় করাইয়া রাখছি, মূর্তিকে ভালোবাসে ভালোবেসে গড়ে মূর্তি দাঁড় করিয়েছে না গড় সাজাবার জন্য? আপনার গড় যে জিনিস দিয়ে সাজাবেন সেটা আপনার গৃহীত জিনিস, কি বলেন? গৃহীত জিনিস দিয়ে কেউ গড় সাজায় না, পছন্দের জিনিস দিয়ে গড় সাজায়? তাহলে তোমার যুক্তি এটা ভাষা যুক্তি, গড় সাজাবার জন্য মূর্তি দাঁড় করাইছি, মূর্তিকে ভালোবাসি না, এটা একটা শয়তানি যুক্তি। মূর্তি তোমার ঘৃণা লাগে না পছন্দ লাগে আগে কও, যদি বলো মূর্তি পছন্দ লাগে তাহলে পরকালে মূর্তি যাবে যেখানে তুমিও যাবে সেখানে, আর যদি বলো মূর্তি আমার ঘৃণা লাগে, ঘৃণার জিনিস দিয়া কোনো বেওকুফে গড় সাজায়, বলুন কথা পরিষ্কার কিনা? ঘৃণার জিনিস দ্বারা ঘর সাজায় না পছন্দের জিনিস দ্বারা ঘর সাজায়? সুতরাং এই সমস্ত ফাঁকিবাজি কথা আল্লাহর দরবারে চলবে না। আল্লাহ বলবেন যার সাথে তোমার ভালোবাসা ছিল, যা তোমার পছন্দের ছিল, তার সাথে জাহান্নামে যাও। কাজেই কোন মুসলমান মূর্তিকে ভালোবাসতে পারে না, মূর্তি দিয়া ঘর সাজাতে অন্তর দিয়া ভালোবাসে কিনা বাসে না সেটা অন্তরের ব্যাপার, আমরা কেউ জানি না, কিন্তু মূর্তি দিয়া যখন গড় সাজায় তখন অন্তরের কথা কাজে কর্মে প্রকাশ পায়। মূর্তি দিয়া যখন গড় সাজায় তখন অন্তরের কথা কাজে কর্মে। বাংলাদেশের একদল মুসলমান শুধু মূর্তি দিয়া নিজের গড় সাজায় না, গোটা বাঙালি কেউ সাজাতে চায়, মূর্তি দিয়া পারিবারিক পরিবেশ সাজায় না জাতীয় পরিবেশও সাজাতে চায়, মূর্তিকে অপছন্দ করার কারণে না পছন্দ করার কারণে। যার যার যাকে যার পছন্দ হবে তার সাথে তার হাসর হবে। ইচ্ছা মতো পছন্দ করো, ইচ্ছা মতো সাজাও, মনে চাইলে গড় সাজাও, মনে চাইলে দেশ সাজাও মূর্তি দিয়া। স্মরণ রেখো, পরকালে মূর্তি যাবে যেখানে, তুমি তুমিও যাবে সেখানে। এখন হাদিস শরীফে রাসূল পরিষ্কার ভাষায় বলেছেন, আল মারউ মা'আমান আহাব্বা, দুনিয়াতে যার সাথে যার ভালোবাসা পরকালে তার সাথে তার হাসর হবে। কাজেই মুসলমান কোনো অবস্থাকে মূর্তিকে বরণ করে নিতে পারে না, গড় সাজাবার নামেও পারে না, পূজার নামেও পারে না, শুধু ব্যবসার নামে পারে। কাপড়ের ব্যবসা যারা করবে এরা কাপড়ের দোকানটা মূর্তি দিয়া সাজাতে পারবে, মূর্তিকে ঘৃণা করিয়া। কাপড়ের দোকানদার মূর্তিকে ঘৃণা করার কারণে মূর্তি দিয়া দোকান সাজায় না পছন্দ করিয়া। স্মরণ রাখো, যদি মূর্তিকে ঘৃণা করো এটা দিয়ে গড় সাজা যাবে না, আর যদি মূর্তিকে পছন্দ করো তাহলে একদলভুক্ত সবাই। কথা পরিষ্কার হলো? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস শরীফে উল্লেখ আছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত তাসাবীর ওয়াত তামাসি, যে সমস্ত মানুষ পশুর ছবি এমন সুস্পষ্ট যে ছবির নাক মুখ কান চোখ পরিষ্কারভাবে চিনা যায়, নিতান্ত ঠেকা বসত ছাড়া এমন ছবি তোলা, এমন ছবি ব্যবহার করা, এমন ছবি হেফাজত করা, এমন ছবি সযত্নে সংরক্ষণ করা হারাম। বিনা নিতান্ত ঠেকা বসত ছাড়া কোনো মানুষের ছবি, নিতান্ত ঠেকা বসত ছাড়া কোনো জীবজন্তুর ছবি তোলাও হারাম, ব্যবহার করাও হারাম, সংরক্ষণ করাও হারাম। রাসূলের এই ঘোষণাটা মিথ্যা। মুসলমানদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মিথ্যা ঘোষণা দেন? বাকি রইল নিতান্ত ঠেকা বলতে আমরা কি বুঝতে পারি? একজন হাজি সাহেব হজে যাবেন, পাসপোর্টে ছবি না লাগাইলে সরকার হজ মক্কা পর্যন্ত যাইতে দেবে না, দেশের বাইরে যাইতে দেবে না। বলুন, হাজি সাহেবের ছবি পাসপোর্টে না লাগাইলে হজ করতে পারবে? এই লোকটা বিলাসিতার জন্য পাসপোর্টে ছবি লাগাইল, সাজাইবার জন্য না টেকা বসত। আর আমার ঘরে আমার বাবার ছবি লটকাইয়া রাখলাম, আমার ঘরে ময়ূরের ছবি লটকাইয়া রাখলাম, ঠেকা বসত না রঙ্গে রঙ্গে রসে ছবি সাফাইবে, রঙ্গে রসে ছবি ব্যবহার করবে, রঙ্গে রসে ছবি সযত্নে রাখবে। আল্লাহ রাসূল পরিষ্কার ভাষায় বলেছেন, হাসরের বিচারে জাহান্নামে যেতেই হবে। কোন ছবি? যে কোনো জিনিসের ছবি না, মাত্র দুইটা জন্তুর ছবি, মানুষ আর পশু। একজন সাহাবী রাসূলকে বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনি যে ছবি হারাম ঘোষণা করে দিলেন, আমার তো ছবি তোলা পেশা, ছবি তুলি বিক্রি করি সংসার চালাই, আর কোনো পেশাই আমি জানি না। এখন ছবি তোলা হারাম হলে আমি রুজি রোজগার করবো কীভাবে, জীবনযাপন করবো কীভাবে? জবাবে রাসূল বলেন, মাত্র দুইটা ছবি হারাম করা হয়েছে, মানুষের ছবি আর জীবজন্তুর ছবি, আর আল্লাহর জগতের বাকি সব কিছুর ছবি হালাল। বাজারের ছবি, ঘরের ছবি, বিল্ডিংয়ের ছবি, গাছের ছবি, ফলের ছবি, ফুলের ছবি, নদীর ছবি, সাগরের ছবি, পাহাড়ের ছবি, মরুভূমির ছবি, সারা জগতের সব কিছুর ছবি তুলো, ছবি ব্যবহার কর, ছবি বিক্রি কর, মানুষের ছবি সবা হারাম, হায়ওয়ান পশু হায়ওয়ানের ছবি সবা হারাম। বলেন সমস্ত ছবি হারাম না মাত্র দুইটা ছবি হারাম? মাত্র দুইটা ছবি হারাম, তাও সর্বাবস্থায় না রঙে রসে, হ্যাঁ ঠেকা বসত এইটাও হারাম হয়। হাজি লিখার পাসপোর্টে ছবি লাগাতেই হয় বিলাসিতার জন্য না ঠেকা বসত, কাজে কে ঠেকা বসত ছবি তুলে আর কে রঙে ছবি তুলে, এটা তো ব্যাপার তো পরিষ্কার, পার্থক্য পরিষ্কার কি না, পার্থক্য পরিষ্কার। হাদিসে উল্লেখ আছে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনি তামাসিল ওয়াত তাসাবি, ছবির ব্যবহার আল্লাহ রাসূল নিষেধ করেছেন। ভাস্কর্য বলা হয় বাংলায়, ভাস্কর্যকে রাসূল হারাম ঘোষণা করেছেন। এই ভাস্কর্য শব্দটা বাংলার একটা কঠিন শব্দ, সহজ শব্দ হইল মূর্তি। ভাস্কর্য একটা বাংলা ভাষা একটা কঠিন শব্দ, বাংলা এর সহজ প্রতিশব্দ কি? মূর্তি। কালি দিয়া আকৃতি অঙ্কন করাকে ছবি বলা হয়, আর বস্তু দিয়া আকৃতি বানানোকে মূর্তি বলা হয়। কালি দিয়া কলমের কালি দিয়া তুলির কালি দিয়া মূর্তি বানায় না ছবি আঁকে? মাটি পাথর কাঠ সোনা রূপা পিতল দিয়া ছবি আঁকে না মূর্তি বানায়? দুটাকেই রাসূল হাদিসে হারাম ঘোষণা করেছেন। ছবি হারাম মূর্তি হারাম, ছবি হারাম মূর্তি হারাম, বানানোই হারাম। আর পূজা করা শুধু হারাম না শিরিক? ছবির পূজা করলে সেটাও শিরিক, মূর্তির পূজা করলে সেটাও শিরিক। এই শিরিকবাদ যাদের অন্তরে বদ্ধমূল হয়ে বসে আছে, এরা হাজারবার কলেমা পড়লেও প্রমাণ হবে তুমি হাজারবার মুনাফিক। মূর্তির প্রতি যাদের অন্তরে ভালোবাসা বদ্ধমূল হয়ে আছে, এরা 50 বার মক্কা গিয়া প্রমাণ করলো তুমি 50 দফার মুনাফিক। এই মূর্তি পূজার প্রতি আকর্ষণ বিদ্যমান ছিল আমাদের আলোচিত কার অন্তরে? সামিরীরা মুখে মুসা নবীর কলেমা পড়ে আর মনে মনে গরুর মূর্তির ভক্তি শ্রদ্ধা করে, মুখে মুখে নবীর কলেমা পড়ে আর অন্তরে অন্তরে গরুর মূর্তির প্রতি শ্রদ্ধা পোষণ করে। এবার বলুন সেটা খাঁটি মুমিন না মুনাফিক? বাহ্যিকভাবে যেহেতু কলেমা পড়ে এই জন্য মুসলমান সমাজে আশ্রয় করে নিয়েছে, মুনাফিকরা কলেমা পড়েই মুসলমান সমাজে আশ্রয় নেওয়ার জন্য। হযরত মুসা আলাইহিসসালাম যখন ফেরাউনের দেশ থেকে বনি ইসরাইলের সমস্ত অনুসারীদেরকে নিয়ে লোহিত সাগর পার হয়ে চলে আসলেন, তখন এদের সাথে সামিরীও ছিল। কলেমা মানি না বলে না কলেমা স্বীকার করে নিয়ে, এটা মুসলমান হিসাবে মুসা নবীর দলভুক্ত ছিল না একটা মুনাফিক হিসাবে, একটা মুনাফিক হিসাবে মুসলমানের দলভুক্ত ছিল। আরেক হাদিসে উল্লেখ আছে যে যে আকৃতির ছবি আঁকবে, যে যে আকৃতির মূর্তি বানাইবে, সেই আকৃতির ফিরিস্তা তাকে আজাব দেওয়ার জন্য অপেক্ষা করে। বেশি দিন বাকি নয়, কিছুদিন পরেই তুমি যখন কবরে ঢুকবে তোমার জন্য তোমার অঙ্কিত মূর্তির আকৃতিতে ফিরিস্তা অপেক্ষমান আছে তোমাকে ধরার জন্য। বিলাসিতা করে যে আকৃতির ছবি আঁকবে, অন্তরে ভালোবাসা থাকার কারণে যে আকৃতির মূর্তি ব্যবহার করবে, আজাবের ফিরিস্তার সেই আকৃতি হবে। বলুন ছবি অঙ্কনকারী আর মূর্তি প্রস্তুতকারীদেরকে আজাব দেওয়ার ফিরিস্তার আকৃতিটা কেমন হবে? তার অঙ্কিত ছবির মতো, তার বানানো মূর্তির মতো? গরুর মূর্তি জমা নাইলে গরুর আকৃতি ধারণ করে ফিরিস্তারা তাকে কবরে আঘাত দেবে। পুরুষের মূর্তি যারা বানাবে সেই পুরুষের আকৃতি ধারণ করে ফিরিস্তা তাকে কবরে আঘাত দেবে। নারীর মূর্তি যারা বানাবে, নারীর মূর্তি যারা দাঁড় করাবে, নারীর মূর্তিকে যারা ভালোবাসবে, অপেক্ষায় থাকো, গর্তে যেদিন থেকে ঢুকবে তুমি সেই দিন নারী মূর্তির আকৃতির ফিরিস্তা তোমাকে আজাব দিতে থাকবে। যতদিন পর্যন্ত মূর্তি দাঁড় করিয়েছিলে ততদিন নয়, শত শত হাজার হাজার বৎসর তোমার কবরে তোমার ব্যবহৃত মূর্তির আকৃতি ধারণ করে ফিরিস্তা তোমাকে কবরে আজাব দেবে। এই কথাটা রাসূল মিথ্যা বলেছেন না সত্য? যদি আপনাদের বিশ্বাস থাকে আপনাদের নবী সত্য কথা বলেন, তাহলে বিলাসিতা করিয়া যে আকৃতির ছবি বানাইলেন স্মরণটা কোন কবরে ঢুকা মাত্র সেই আকৃতির ফিরিস্তা আপনাকে আজাব দেবে। যদি আপনাদের অন্তরে বিশ্বাস থাকে যে আপনাদের নবী সত্য কথা বলেন, তাহলে যার আকৃতিতে মূর্তি বানাইলেন তার আকৃতি ধারণ করে আজাবের ফিরিস্তা কবর পর্যন্ত আপনাকে কবরে আজাব, কিয়ামত পর্যন্ত কবরে আজাব। দুনিয়ার জীবন কতদিনের আর কবরের জীবন কতদিনের? বর্তমান দুনিয়ার মানুষের জীবন 500 বছরের না বেশির থেকে বেশি 100 বছরের, কবরেও 100 বছর থাকতে হবে। তাহলে মূর্তির প্রতি ভালোবাসা কতদিনের আর মূর্তির আকৃতির ফিরিস্তা আজাব দিবে কতদিন? একটু বিবেকটাকে ব্যবহার করা দরকার, বিবেকটাকে কাজে লাগানো দরকার, যে মূর্তিকে আমি শ্রদ্ধা করলাম কতদিন আর মূর্তির আকৃতি ফিরিস্তা আমাকে আজাব দিবে কবরে কতদিন? এবার বলুন, সামিরি হযরত মুসা আলাইহিসসালামের সাথে ফেরাউনের দেশ মিশর থেকে লোহিত সাগর পার হয়ে চলে আসলো কোন পরিচয়ে? মুসলমান পরিচয়। আসলে এই মুসলমান না মুনাফিক? নবীর ভালোবাসা আল্লাহর ভালোবাসা তার অন্তরে বিদ্যমান না তার পূর্বপুরুষদের পূজনীয় গরু, গরু এবং গরুর মূর্তি তার অন্তরে, এর প্রতি ভালোবাসা বিদ্যমান? আল্লাহর ভালোবাসা তার অন্তরে বিদ্যমান নয়, নবীর ভালোবাসা তার অন্তরে বিদ্যমান নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে রেখায়েতে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আন্দাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب وتقطعت بهم الأسباب وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرأوا منا كذلك يريهم الله أعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار। এই দীর্ঘ আয়াতে আল্লাহ বলেন, একদল মানুষ আছে যারা যেই ভালোবাসা আল্লাহকে করার, আল্লাহকে দেওয়ার কথা ছিল সেই ভালোবাসা অন্য কিছুকে দেয়। আল্লাহর ভালোবাসার কারণে আল্লাহর ইবাদত করার কথা ছিল বিবেকসম্মত ভাবে ইবাদত আল্লাহর করে না, মাতা আল্লাহর সামনে নত করে না, মাতা দেবতার সামনে নত করে। আল্লাহকে বেশি ভালোবাসে না অন্য কিছুকে বেশি ভালোবাসে, এটার নাম শিরিকবাদ। শিরিকবাদে যারা লিপ্ত এরা অধিকাংশরাই নিজেদের বিবেক মতে শিরিকবাদে লিপ্ত হয় না, একদল উস্কানিদাতার উস্কানিতে শিরিক বাঁধে লিপ্ত হয়। যারা উস্কানি দিয়া একদল মানুষকে শিরিক বাঁধে লিপ্ত করায়, যাদেরকে শিরিক বাঁধে লিপ্ত করাইছিল একদল মানুষ উস্কানি দিয়া, হাসরের মাঠে আল্লাহ বলবেন, যাদের উস্কানিতে তুমি আমার সাথে দেবতাকে শরীকদার সাব্যস্ত করেছিলে, যাদের উস্কানিতে তোমার অন্তরে দেবতার ভালোবাসা বিদ্যমান বদ্ধমূল করেছিলে, জাহান্নাম থেকে নাজাতের জন্য তাদের কাছে যাও। একদল আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করল, আর একদলে এই কাজের জন্য উস্কানি দিল। যারা শিরিক সাব্যস্ত করল এদেরকে আল্লাহ বলবেন, যারা তোমাদেরকে উস্কানি দিয়েছিল তাদের কাছে যাও, আমার কাছে তোমাদের নাজাতের ব্যবস্থা নাই। হাসরের মাঠে খুঁজে এই সমস্ত শিরিকবাদীরা তাদের উস্কানি দাতাদেরকে বের করবে, বের করে বলবে, এই মূর্তিকে শ্রদ্ধা করার উস্কানি তুমি আমাদেরকে দিয়েছিলে। আজকে আল্লাহ বলেছেন, আল্লাহর কাছে আমাদের নাজাতের কোনো ব্যবস্থা নাই, তুমি আমাদের নাজাতের ব্যবস্থা করো। উস্কানি দাতা দেখবে নিজেরই জান বাঁচাবার উপায় নাই, যাদেরকে উস্কানি দিয়েছিল তাদেরকে বাঁচাবে কীভাবে? তখন উস্কানিদাতা হাসরের মাঠে যাদেরকে উস্কানি দিয়েছিল তাদেরকে বলবে, আমি তোমাদেরকে উস্কানি দেই নাই। আসলে উস্কানি দেয় নাই না দিয়েছিল? দেই নাই বলে কেন ঠেকছে? ঠেকার কারণে তখন যারা এদের উস্কানিতে শিরিকবাদে লিপ্ত হয়েছিল তারা আল্লাহর কাছে প্রস্তাব করবে, হে আল্লাহ, এই বাটপারদেরকে আর আমাদেরকে আবার একটা নয়া দুনিয়াতে পাঠাও। কেন? ফানা তাবাররা মিনহুম কামা তাবাররাউ মিন্না, আমাদের সাথে যেই প্রতারণাটা করলো আজকে হাসরের মাঠে, নতুন দুনিয়াতে গিয়ে আমরা তাদের সাথে আবার সেই প্রতারণাটা করতে চাই। আবার যখন আমাদেরকে উস্কানি দিবে শিরিকবাদে লিপ্ত হওয়ার জন্য, সেই দিন আজকে যে আমার সাথে প্রতারণাটা করলো এর বিচারটা করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের প্রস্তাবের জবাবে বলবেন, কাযালিকা ইউরিহিমুল্লাহু আমালাহুম হাসারাতিন আলাইহিম ওয়া মা হুম বিখারিজিনা মিনান নার, যাদের উস্কানিতে অন্য কিছুকে আমার শরীকদার সাব্যস্ত করেছিল তারা আর তোমরা একসাথে চিরকালের জন্য জাহান্নামে প্রবেশ করো। তোমাদের জাহান্নামে প্রবেশ করার দরজা আছে, জাহান্নাম থেকে বের হওয়ার দরজা নাই। আমি আল্লাহ যেমন চিরকাল থাকব, পূজারি আর পূজনীয় আর পূজার পথে উস্কানিদাতারাও চিরকাল জাহান্নামে থাকবে। খুব মামুলি ব্যাপার, অত্যন্ত কঠিন ব্যাপার, খেলায় খেলায় বরণ করে নেওয়া দরকার না? অত্যন্ত সতর্ক থাকা দরকার, অত্যন্ত সতর্ক থাকা দরকার। এই সামিরি মুসা আলাইহিসসালাম তুর পাহাড়ে গেলেন, 40 দিন থাকবেন, রোজা রাখবেন, আল্লাহর সাথে দেখা করবেন, আল্লাহর কাছ থেকে তাওরাত কিতাব গ্রহণ করবেন। মরুভূমিতে রেখে গেলেন বনি ইসরাইলকে, দেখাশোনার জন্য রেখে গেলেন হারুন আলাইহিসসালাম, সামিরিও সেখানে। সামিরি চিন্তা করল, এই সুযোগে মুসলমান সমাজে মূর্তি পূজা চালু করে দেওয়া দরকার। মুনাফিক কি চিন্তা করে চিন্তা লক্ষ্য করে দেখুন, যার অন্তরে মূর্তি পূজার ভালোবাসা বিদ্যমান সে যে কোনো সুযোগে মুসলমানদের মধ্যে মূর্তি পূজা চালু করে দেওয়ার শয়তানি চক্রান্তে লিপ্ত থাকে। সামিরি চিন্তা করলো, এই সুযোগে মুসা আলাইহিসসালাম তুর পাহাড় থেকে ফিরে আসার আগে আগে এই বনি ইসরাইলের মুসলমানদের মধ্যে মূর্তি পূজা চালু করে দেওয়া দরকার। এই মূর্তি পূজাকে চালু করে দেওয়ার জন্য সে একটা জঘন্যতম অপকৌশল অবলম্বন করল। কি অপকৌশল অবলম্বন করলো? এবার সেই ঘটনা শুনুন। হযরত মুসা আলাইহিসসালাম যখন সাগরের পানির ফাঁকের রাস্তা দিয়ে পার হয়ে যাচ্ছিলেন, আগে আগে মুসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে পার হয়ে যাচ্ছেন, আর পিছে পিছে ফেরাউন তার বাহিনী নিয়ে সেই পানির ফাঁকের রাস্তায় ঢুকে পড়েছে। দুই দলের মধ্যে দূরত্ব নাই, একদল আর একদলকে লাগাল পায় অবস্থা। লাগাল পাইলে তো হামলা করে বসবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল ফিরিশতাকে বললেন, আপনি একটা ঘোড়ায় সওয়ার হয়ে দুই দলের মাঝামাঝিতে অবস্থান করুন সাগর পার হওয়ার পথে। আল্লাহর হুকুমে জিবরাইলের জন্য ঘোড়া সংগ্রহ করা খুব কঠিন হবে। আল্লাহ জিবরিলকে বললেন, আপনি একটা ঘোড়ায় সওয়ার হয়ে মুসা আলাইহিস সালামের অনুসারী আর ফেরাউনের অনুসারীর মাঝামাঝিতে অবস্থান করুন, আপনার কারণে ফেরাউনের কোনো বাহিনী যেন মুসা আলাইহিস সালামের কাউকে যেন হামলা করার সুযোগ না পায়। আগে মুসা আলাইহিস সালামের দল, পিছে ফেরাউনের দল, আর মধ্যে ঘোড়ায় আরোহিত অবস্থায় জিবরিল, মধ্যে ঘোড়ায় আরোহিত অবস্থায়। এই সামিরি তখন জিবরিল আলাইহিস সালামের পিছনে মুসা আলাইহিস সালামের দলভুক্ত অবস্থায় থাকে আর দেখে জিবরিলের ঘোড়া যেখানে পা রাখে সেখানে সাথে সাথে ঘাস উঠে যায়। জিবরিলের ঘোড়া যেখানে পাও রাখে সেখানে সাথে সাথে ঘাস গজাইয়া যায়। সে ভাবল নিশ্চয়ই এই মাটির মধ্যে একটা অ্যাকশন আছে, এখান থেকে কিছু মাটি আমি সংরক্ষণ করে রাখলে সময়ে কাজে লাগবে। এই চিন্তা করে সামিরি জিবরিলের ঘোড়ার পদাঙ্ক থেকে কিছু মাটি তার সংগ্রহে রেখে দিল। ওই পারে গিয়ে যখন মুসা আলাইহিস সালাম এদেরকে রেখে তুর পাহাড়ে গেলেন, সামিরি চিন্তা করলো এই মাটিটাই এখন এই কাজে লাগাইয়া। মুসা আলাইহিস সালাম ফিরার আগে আগে মুসলমানদেরকে মূর্তি পূজায় লিপ্ত করার একটা ব্যবস্থা করা দরকার। মূর্তি পূজারীরা মূর্তির প্রতি যাদের অন্তরে ভালোবাসা থাকে তারা কত বড় জঘন্যতম চক্রান্তকারী হয় চিন্তা করে দেখুন। এদিকে বনি ইসরাইল মিশর থেকে বিদায় হওয়ার সময় বনি ইসরাইলের অনেক মেয়েদের কাছে মিশরবাসী নারীদের কিছু জেওর জাতি রয়ে গিয়েছিল, বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহার করার জন্য তারা দাঁড় করে এনেছিল। বনি ইসরাইলের কিছু মেয়ে লোকেরা মিশরবাসী কিছু মেয়ে লোকদের কাছে দাঁড় করে কিছু জেওর গয়নাপত্র গ্রহণ করেছিল তাদের ধর্মীয় অনুষ্ঠানে যোগদানের জন্য। বিদায় হওয়ার সময় এতটুকু সুযোগ তারা পায়নি, দাঁড় করা জেওরগুলি ফেরত দেওয়ার মতো সুযোগ তারা পায়নি। এই জন্য দেশান্তর হয়ে যাওয়ার সময় ওই মিশরবাসী মহিলাদের কাছ থেকে দাঁড় করা জেওরগুলি বনি ইসরাইলের মহিলাদের কাছে রয়ে গেছিল। এমত অবস্থায় হযরত হারুন আলাইহিস সালাম একদিন তাদেরকে বললেন যে তোমরা মিশরবাসী মহিলাদের কাছ থেকে দাঁড় করে এনেছিলে যে সমস্ত গয়নাপত্র, এইগুলি তোমাদের জন্য আর ব্যবহার করা যায় ভালো না, তোমরা এগুলি একত্র করো, আমি সেগুলিকে আগুন দিয়ে পুড়িয়ে দেব। সমস্ত বনি ইসরাইলের মহিলাদের যাদের কাছেই মিশরবাসী মহিলাদের যত গয়নাপত্র ছিল সব একত্রে জমা করলো, দিয়ে দিল। হারুন ইসলাম সেগুলি আগুন দিয়ে জ্বালিয়ে দিলে, সোনা রূপার জেওর আগুন দিয়ে জ্বালিয়ে দিলে, সে বিগলিত হয়ে যায়। সবগুলি সোনা রূপার জেওর আগুনের দ্বারা পুড়ে বিগলিত হয়ে একটা চাকা হয়ে যায়। এমত অবস্থায় সামিরি মুষ্টিবদ্ধ একটা জিনিস নিয়ে সেখানে দাঁড়িয়ে আছে। হারুন ইসলাম বললেন, তোমার মুষ্টিতে কি আছে তাও এখানে দাও। হারুন ইসলাম ভাবলেন তার মুষ্টিতেও হয়তো কিছু দেওয়ার এমন আছে, এই জন্য তিনি বললেন যে তোমার মুষ্টিতে কি আছে তাও এখানে দাও। বলতে পারে না তারা এ সময় সামিরির মুষ্টিতে কি ছিল, ওই জিবরিলের ঘোড়ার পায়ের দাগের মাটি। সামিরি বলল, হ্যাঁ আমি অবশ্যই আপনার হুকুম পালন করব, আমার মুষ্টিতে যা আছে তাও আমি এখানে দিয়ে দেব, কিন্তু এর আগে আমি আপনার কাছে অনুনয় বিনয় করে বলছি, একটা আবদার করতে চাই নবীর কাছে, একজন উম্মতে একটা আবদার করতে চাই। নবী সরল মানে বললেন, বলো কি আবদার করতে চাও। বললো, আপনি দোয়া করুন আমি এটি দিয়ে দিলে পরে আমার মনে একটা বাসনা আছে সেটা যেন আল্লাহ পূরণ করে দেয়। আমি এটা দিয়ে দিলে পরে আমার মনের একটা বাসনা আছে, একটা কামনা আছে, আমার মনের বাসনা যেন আল্লাহ পূরণ করে দেয়। নবী সরল মানে বিশ্বাস করলেন যে একজন মুসলমানের অন্তরে তো আল্লাহর কাছে কোনো কামনা বাসনা থাকলে ভালো কাজের কামনা বাসনাই থাকবে। এই সরল বিশ্বাসে মুসা আলাইহিসসালাম ওয়াদা করলেন, হ্যাঁ ঠিক আছে, আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন তোমার মনের বাসনা পূর্ণ করে দেন। সাথে সাথে স্বামীর তার মুষ্টির মাটিগুলিও সেখানে দিয়ে দিল, গলন্ত সোনা রূপার টাকার সাথে মাটিগুলি মিশে দিল, মিশে গেল। সাথে সাথে স্বামীর বলল, এই মাটি মিশ্রিত সোনা রূপার এই টাকাটা যেন একটা গরুর বাচ্চার মূর্তি হয়ে যায়। কি হয়ে যায়? একটা গরুর বাচ্চার মূর্তি হয়ে যায়। এই গরুর বাচ্চাকে বাংলা ভাষায় বাসুর বলা হয়, বাসুর, একটা বাসুর যেন হয়ে যায়। দোয়া তো আগেই মঞ্জুর করে ফেলেছে আর দিয়া এখন কয় বাসনা আমার এইটাই। এই জন্য এইভাবে নবীকে দুঃখা দিয়া নবীর দ্বারা দোয়া করাইয়া এই মূর্তি সে বানাইয়া দিল। এই বাসুরের মুখ থেকে পিছনের রাস্তা পর্যন্ত একটা সুরঙ্গ পথ ছিল। এই বাসুরের মূর্তিটা যে স্বামী এইভাবে তৈয়ার করাই করাইল, এই মূর্তির মুখ থেকে পিছনের রাস্তা পর্যন্ত একটা সুরঙ্গ পথ ছিল। মূর্তিটাকে যখন প্রবল বাতাসের সামনে ধরত, বাতাস কিন্তু সুরঙ্গ পথে আঘাত লাগলে আওয়াজ হয়, লক্ষ্য করছেন কখনো? যত বাসি দুনিয়াতে যত বাসুরিরা বাজায় এই পদ্ধতিতেই বাজায়, একটা সরু একটা ফত থাকে, এই ফতে যখন প্রবল বেগে বাতাসে আঘাত করে তখন এই বাসি বাজে। যে কোনো বাসি বাজায় বাজা বাসা হয়, আপনারা লক্ষ্য করবেন একটা চিকন পথের মধ্যে বাতাসের বেগে এই এই বাজনার সৃষ্টি হয়। ওই বাসুরের মূর্তির মুখ থেকে পিছনের রাস্তা পর্যন্ত যে একটা সুরঙ্গ পথ ছিল, এটার মধ্যে প্রবল বাতাস যখন লাগে তখন আশ্চর্য ধরনের একটা আওয়াজ বের হয়, আশ্চর্য ধরনের একটা আওয়াজ বের হয়। তখন সামিরি বনি ইসরাইলের সবাইকে বলতে লাগল, আচ্ছা তোমরা কি জানো না আমাদের মুসা নবী তুরপারে গেছিলেন 30 দিনের জন্য? হ্যাঁ জানি তো। কি জন্য গেছিলেন জানো? জানি তো। কি জন্য গেছিলেন? আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য। 30 দিনের মধ্যে তিনি আল্লাহর সাথে সাক্ষাৎ করে ফিরে আসবেন কথা, 30 দিন পার হয়ে গেল কবে, এখনো তিনি ফিরে আসছেন না কেন সেটা তো তোমরা কেউ জানো না। তারা বলে হ্যাঁ সেটা আমরা জানি না। কয় আসল ঘটনা হলো, মুসা নবী তুর পাহাড়ে গেছেন আল্লাহর সাথে সাক্ষাতের জন্য আর আল্লাহ চলে এসেছেন এখানে, এইটার ভিতরে আল্লাহ আছেন, আল্লাহ না থাকলে আওয়াজ হয় কিভাবে? এই যে মূর্তির ভিতরে সৃষ্টিকর্তা আছেন, এই ধর্ম বিশ্বাসকেই অবতারবাদ বলা হয়। মূর্তির ভিতরে আল্লাহ অবতরণ করেন, যার ভিতরে আল্লাহ অবতরণ করেন তাকে সৃষ্টিকর্তার অবতার বলে। মূর্তি পূজারীরা কি বলে? অবতার। এটার ভিতরে আল্লাহ অবতরণ করেছেন। মুসা নবী আল্লাহকে খুঁজ করতে গেছেন তুর পাহাড়ে, আল্লাহ তো সেখানে নাই, আল্লাহ তো এসে গেছেন এখানে, এখানে এসে আল্লাহ তো এই বাসুরের মূর্তির ভিতরে ঢুকে পড়েছেন। আল্লাহ যদি মূর্তির ভিতরে ঢুকতেন না এই মূর্তির থেকে আওয়াজ বের হতো না। এই স্থূল যুক্তি সাধারণ মুসলমানদের অনেকেরই মনোভূত হলো। তখন সামিরি তাদেরকে বলতে লাগলো, সত্যই যদি তোমরা আল্লাহর ইবাদত করতে চাও আল্লাহ যেখানে আছেন সেখানে সেজদা দাও। আগে বুঝাইলো আল্লাহ কোথায় আছেন, তুর পাহাড়ে আছেন না বাসুরের ভিতরে আছেন? আগে বুঝাইলো আল্লাহ তুর পাহাড়ে নাই, আল্লাহ এসে গেছেন এখানে এবং বাসুরের ভিতরে ঢুকে পড়েছেন, কাজী বাসুরের ভিতরে আল্লাহ আছেন। এখন যদি আল্লাহকে সেজদা দিতে চাও এই বাসুরকে সেজদা দাও, সেই আল্লাহকে সেজদা দাও। এই যুক্তি দিয়া সামিরি নামের মুনাফিক মুসা আলাইহিসসালামের মুসলমান উম্মতের মধ্যে মূর্তি পূজা চালু করে দিল। কাজেই একদল মুনাফিক মুসলমান সমাজকে চক্রান্তের মাধ্যমে, চালাকির মাধ্যমে, বাটপাড়ির মাধ্যমে মুসলমান সমাজকে মূর্তি পূজায় লিপ্ত করে দেবে। এটা আজকের নূতন ইতিহাস নয়। কোনো মুনাফিক অপকৌশলের মাধ্যমে মূর্তি নির্মাণ করবে, কোনো মুনাফিক অপকৌশলের মাধ্যমে মুসলমান সমাজে মূর্তি চালু করে দেবে, কোনো মুনাফিক অপকৌশলের মাধ্যমে মুসলমানের অন্তরে মূর্তির প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেবে, এটা আজকের নতুন ইতিহাস নয়, যে এই ইতিহাসের গোড়াপত্তন করেছিল সেই মুনাফিক সামনে। পরবর্তীকালে এমন মুনাফিকি যারা যারাই করবে তারা সবাই সেই সামিরির উত্তর সুরি বলে সাব্যস্ত হবে। সামিরির এই চক্রান্তে পড়ে বনি ইসরাইলের মুসলমানেরা তিন দলে বিভক্ত হইল। কত দলে? একদল গরু ফুজায় লিপ্ত হয়ে গেল, বাসুর ফুজায় লিপ্ত হয়ে গেল, আরেক দলে বাধা প্রদান করল, আরেক দল উপাস হয়ে তার কথা চলিল। একদল বাসুর পূজা শুরু করে দিল সামিরির কথায়, আরেক দল বাধা দিতে লাগলো, আরেক দল বুবা শয়তান কথা চলিল। বুবা শয়তান কারা? হাদিসে উল্লেখ আছে, আসাকিতু আনিল হাক্কি শয়তান মাফরাজ, যথা সময়ে যারা সত্য কথাটা বলে না চুপ থাকে এরা বুবা শয়তান, সময় মতো যারা সত্য কথাটা বলে না এরা বুবা শয়তান। একদলে পূজা শুরু করলো, একদলে বাধা দিল, আরেক দল পূজাও করে না বাধাও দেয় না, বলতে পারেন তৃতীয় দলটার নাম কি? বুঝে থাকতে বলুন, বাংলাদেশেও বুবা শয়তান আছে, এইটা বোঝা দরকার। এই 16 কোটি মুসলমানের বাংলাদেশে বুবা শয়তানের অভাব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিকে এই ঘটনা দেখেন, স্বামীজি যে এত বড় অপকৌশলের মাধ্যমে মুসলমানের মধ্যে মূর্তি পূজা চালু করেছিল এটা আল্লাহ দেখেননি? না দেখেছেন? দেখেছেন। আল্লাহ এই ঘটনা দেখে মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা আপনাকে আসতে দিলে আসতে বলেছিলাম, আপনি এত তাড়াহুড়া করে আসলেন কেন? আপনাকে বলেছিলাম আপনি স্বস্তিরে তুর পাহাড়ে আসুন, আপনি এত তাড়াহুড়া করে চলে আসলেন কেন? যাকে যিনি ভালোবাসেন তার সাথে দেরিতে সাক্ষাৎ হলেই ভালো, যত তাড়াতাড়ি হয় ততই ভালো। বললেন, আল্লাহ আপনি আমার আপনাকে আপনাকে আমি ভালোবাসি, ভালোবাসার পাত্রের সাথে তার তাড়াতাড়ি সাক্ষাৎ করা যায় ততই ভালো, এই জন্য আমি তাড়াহুড়া করে চলে এসেছি। আল্লাহ বললেন, ঠিক আছে, আমার মহব্বতে আমার ভালোবাসায় আপনি তাড়াহুড়া করে চলে এসেছেন, ভালো কথা, কিন্তু আপনার উম্মতের খবর কি জানেন? আমি বললেন জানি না। বলে, সামিরি এই ঘটনা ঘটাইছে আপনার অনুপস্থিতিতে, সামিরি সামিরি আপনার মুসলমান উম্মতের মধ্যে মূর্তি পূজা চালু করে দিয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম তাড়াহুড়া করে 40 দিনের মেয়াদ পূর্ণ করে আল্লাহর বিধিবিধান গ্রহণ করে তুর পাহাড় থেকে চলে এসলেন, চলে আসলেন সেই মরুভূমিতে। এসে দেখলেন একদল মুসলমানে বাসুরের মূর্তি পূজা করে, এদেরকে মুসলমান বানিয়ে রেখে গেছিলেন, এসে দেখেন কি একদল মুসলমানে বাসুরের মূর্তির পূজা করে। আপনাদের বাংলাদেশেরও একদল মুসলমান মূর্তির পূজা করে, এদের কথা আমি গত বৎসর সবিস্তারে বলেছি আপনাদেরকে, বাংলাদেশের মুসলমানের কোন দলটা মূর্তির পূজা করে আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, বাংলাদেশের মুসলমানের কোন দলটা মূর্তির পূজা করে। এরা ব্যানারে লেখে ঈদুল আজহা ও দুর্গা পূজায় শুভেচ্ছা, লেখে কিনা? ঈদুল আজহায় শুভেচ্ছা, দুর্গা পূজায় ঈদুল আজহায় শুভেচ্ছা দিয়া আল্লাহকে খুশি করে, আর দুর্গা পূজায় শুভেচ্ছা দিয়া শয়তানকে খুশি রাখে। খুদা বি খুশ রাখে, শয়তান বি বেজার না হোক, আল্লাহও খুশি থাকুক, শয়তানও যেন অসন্তুষ্ট না হয়। বলুন, সত্যই যদি আপনারা মুসলমান হয়ে থাকেন, আল্লাহরে খুশি রেখেও কি শয়তানকে খুশি রাখা যায়? শয়তানকে খুশি রেখেও কি আল্লাহকে খুশি রাখা যায়? ঈদুল আজহায় শুভেচ্ছা দিয়েও কি দুর্গা পূজায় শুভেচ্ছা দেওয়া যায়? দুর্গা পূজায় শুভেচ্ছা দিয়েও কি ঈদুল আজহায় শুভেচ্ছা দেওয়া যায়? এরাই বাংলাদেশের মুসলমান মূর্তি পূজারী, এরাই বাংলাদেশের কি মূর্তি পূজারী? মুসলমান মূর্তি পূজারী। আরেকজন মুসলমান মূর্তি পূজারী বাংলাদেশের ব্যানারে লিখেছে, শারদীয় ঈদুল আজহায় শুভেচ্ছা। শারদীয় কি? তুমি বুঝে শুনে লিখেছ না না বুঝে লিখেছ? যদি না বুঝে লিখে থাকো তাহলে তুমি একটা গণ্ড মূর্খ, তুমি শারদীয় শব্দের অর্থ জানো না। তুমি যে শব্দের অর্থ জানো না সেই শব্দ ব্যবহার করে করো কেন? না গেলে না ভাবা, অঙ্গখানি চুলকাতে যাও কেন? শারদীয় শব্দের অর্থ হইল শরৎকালীন। শারদীয় শব্দের অর্থ হইল শরৎকালীন। শরৎকালে যে যে দেবতার পূজা হয়, এই দেবতার নাম দুর্গা। শরৎকালে যে দেবীর পূজা হয়, এই দেবীর নাম দুর্গা। তাহলে শারদীয় দুর্গা কি? শরৎকালীন পূজনীয় মূর্তি। শারদীয় দুর্গা বলতে শরৎকালীন পূজনীয় মূর্তি। বুঝে থাকতে বলুন, শারদীয় শব্দের সাথে ঈদুল আজহার সম্পর্ক না দুর্গার সম্পর্ক? এই মুসলমানে এবাদতে আর পূজায় কেমন একটা জগা খিচুড়ি বানাইছে। এদিক দিয়া বলে ঈদুল আজহা, ওদিক দিয়া বলে শারদীয়। শারদীয় শব্দের সম্পর্ক ঈদুল আজহার সাথে নয়, শারদীয় শব্দের সম্পর্ক দুর্গার সাথে। এ শারদীয় শব্দকে ঈদুল আজহার সাথে জুড়ে দিয়ে ইসলাম ধর্ম আর দুর্গী দুর্গা পূজার ধর্মকে নিয়ে জগা খিচুড়ি পাকিয়ে সামিরির ভূমিকায় লিপ্ত হয়েছে। মুসা আলাইহিস সালাম ফিরে আসলেন, দেখলেন উম্মত তিন দল। উম্মত কত দল? হারুন আলাইহিস সালামকে রেখে গেছিলেন কিনা, রেখে গেছিলেন কিনা দেখাশোনার জন্য অত্যন্ত রাগান্বিত হয়ে জিজ্ঞেস করলেন, কি করলেন আপনি দেখাশোনা এদের? আপনি এদের মধ্যে থাকা অবস্থায় একদল বনি ইসরাইল মূর্তি পূজায় লিপ্ত হলো কি করে? হারুন আলাইহিস সালাম জবাব দিলেন, আমি যদি মূর্তি পূজায় লিপ্তদের বিরুদ্ধে লড়াই করতাম তাহলে বনি ইসরাইলে মারামারি কাটাকাটি হইত। তুমি আমাকে বলতে যে আমার অবর্তমানে আমার উম্মতের মধ্যে লড়াই লাগালে কেন? এই এই দোষারোপ থেকে বাঁচার জন্য আমি তোমার অপেক্ষায় বসেছিলাম। মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামের কাছে কৈফিয়ত চাইলেন। হারুন ইসলাম কোনো কৈফিয়ত দিতে পারলেন না, গ্রহণযোগ্য কৈফিয়ত দিলেন, গ্রহণযোগ্য কৈফিয়ত দিলেন। এবার মুসা আলাইহিস সালাম মুসলমান মূর্তি পূজারীদেরকে জিজ্ঞাসা করলেন, এরা কি আসলেই মূর্তি পূজারী না ষড়যন্ত্রকারীর কবলে পড়ে মুসলমান থাকা সত্ত্বেও মূর্তি পূজারী? ষড়যন্ত্রকারীর কবলে পড়ে মুসলমান থাকা সত্ত্বেও মূর্তি পূজারী? এই সমস্ত মুসলমান মূর্তি পূজারীদেরকে মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তোমরা এটা কি করলে? তারা বলল, আমরা কিছু করি নাই, যা কিছু করাইছে সামিরি করাইছে, যা কিছু করাইছে সামিরি করাইছে। দুনিয়াতে যেমন ভাবে নিজের দোষ উস্কানি দেখার গায়ে চাপাতে চায়, হাসরের মাঠেও এই মুশরিকরা পূজারীরা নিজেদের দোষ নেতাদের গায়ে চাপাতে চাপাতে চাইবে। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, قالوا ربنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا رب إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا যাদের উস্কানিতে গায়রুল্লাহ পূজা করেছিল, আল্লাহ ছাড়া অন্য কিছুর পূজা করেছিল, আল্লাহ হাসরের মাঠে এদের কাছে যখন কৈফিয়ত চাইবেন এরা বলবে আমাদের কোনো দোষ নাই, এই নেতারা উস্কানি দিয়ে আমাদেরকে এই কাজ করেছিল, এদেরকে ধরো। নেতাদের গায়ে দায় দায়িত্ব চাপিয়েই জাহান্নাম থেকে রক্ষা পাবে না? উস্কানি দাতা এবং পূজারী উভয় দল জাহান্নামে যাবে, উভয় দল জাহান্নামে যাবে। এই বনি ইসরাইলের মুসলমান মূর্তি পূজারীরাও হযরত মুসা আলাইহিস সালামকে বলল, এই সামিরি উস্কানি দিয়ে আমাদেরকে মূর্তি পূজায় লিপ্ত করেছে, সামিরি কেন? মুসা আলাইহিস সালাম সামিরিকেও ধরলেন, এদেরকেও ধরলেন। সামিরিকে বললেন, তোমার জন্য দুইটা শাস্তি, একটা দুনিয়াতে আর একটা আখেরাতে। দুনিয়ার শাস্তি হল তোমাকে আজ থেকে মরণ পর্যন্ত কোনো মানুষ যদি স্পর্শ করে ভীষণ জ্বর আসবে তোমার গায়ে, অসহনীয় কষ্ট হবে তোমার এই জ্বর, এই জ্বর থেকে যদি বাঁচতে চাও কোনো মানুষকে আশেপাশে দেখা মাত্রই বলে দেবে লা মিসাস, নট টাচিং, নট টাচিং, সাবধান আমারে সইস না, সাবধান আমারে সইস না, আমারে সইলেই আমার বিপদ। এই এই আজাব না দিলে লো স্বামীর উপর আখেরাতে না দুনিয়াতে। মুসলমান বলে দিলেন আজকের থেকে তোমার মরণ পর্যন্ত কোনো মানুষ যদি তোমাকে সুইয়ে ফেলে ভীষণ জ্বরে আক্রান্ত হয় তুমি দারুণভাবে কষ্ট পাবে। কাজেই এই ভীষণ জ্বরের কষ্ট থেকে বাঁচার জন্য কোনো মানুষ দ্বারে কাছে দেখলেই বলে দেবে আগে থেকে সাবধান আমাকে সইবা না, সাবধান আমাকে সইবে না, সইলে আমি কি হতে পারবো, যে দুনিয়ার শাস্তি, আখেরাতের শাস্তি জাহান্নাম, আখেরাতের শাস্তি জাহান্নাম। গেল স্বামীর বিচার, উস্কানিদাতার বিচার, উস্কানিদাতার উস্কানিতে যারা পূজায় লিপ্ত হয়েছিল এই বনি ইসরাইল, এই বাসুর ফুজা গরু ফুজার ব্যাপারে তিন দলে বিভক্ত হয়েছিল, মনে আছে? একদল পূজায় লিপ্ত হল, একদলে বাধা দিল, আর একদলে তামাশা দেখল। একদলে পূজা করল, একদলে বাধা দিল, একদলে তামাশা দেখল। এমন তিন দল বর্তমান বাংলাদেশেও আছে, এমন তিন দল বর্তমান বাংলাদেশেও একদলে উস্কানি দিচ্ছেন, দিচ্ছে মূর্তি পূজা, একদল বাধা দিচ্ছে, আরেক দল তামসা দেখছে, আছে কিনা তিন দল? বা ওই তিন দলের যেই দশা এই তিন দলেরও হবে সেই দশা। যারা বাধা দিয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আল ইসলামকে বলে দিলেন এদের কোনো শাস্তি নাই, যারা বাধা দিয়েছিল আল্লাহ বলে দিলেন এদের কোনো দুনিয়াতেও নাই আখেরাতেও। আর যারা সরাসরি পূজায় লিপ্ত হয়ে গেছিল এদের নিকটাত্মীয়রা যারা তামাশা দেখেছিল, বাবা মূর্তি পূজা করেছিল, ছেলে নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল, ছেলে মূর্তি পূজা করেছিল, বাবা নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল, এই দুই দল বাকি রইল। এই দুই দল সম্পর্কে আল্লাহ বলে দিলেন যারা নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল এরা, যারা পূজায় লিপ্ত হয়েছিল এদের মধ্যে নিকটাত্মীয়দেরকে নিজের হাতে নিজেরা হত্যা করবে, নিজের হাতে নিজেরা হত্যা করবে, এটা দুনিয়ার শাস্তি, স্বামীর দুনিয়ার শাস্তি নট টাচিং, আর এদের দুনিয়ার শাস্তি বাবা যদি পূজা করে থাকে আর ছেলে যদি নীরব দর্শকের ভূমিকা পালন করে থাকে ছেলে বাবাকে হত্যা করবে, ছেলে যদি পূজা করে থাকে বাবা যদি নীরব দর্শকের ভূমিকা পালন করে থাকে তাহলে বাবা ছেলেকে হত্যা করবে। এই বিধান হযরত মুসা আলাইহিসসালামকে আল্লাহ বলে দিলেন, সকালবেলার থেকে এই হত্যাকাণ্ড শুরু হইল, যদি এই আল্লাহর হুকুম পালন করো তাহলে পরকালের জাহান্নাম থেকে তোমরা বাঁচতে পারবে, যারা পূজা করেছিল তাদেরকেও রেহাই দেওয়া হবে, যারা তামাশা দেখেছিল তাদেরকেও রেহাই দেওয়া হবে। আরম্ভ হইল ছেলে বাবাকে হত্যা করার কাণ্ড, বাবা ছেলেকে হত্যা করার কাণ্ড শুরু হইল, মামা বাগিনাকে হত্যা করতেছে, মা বাগিনা মামাকে হত্যা করতেছে, ধরে ধরে আসামিদেরকে আনা হয়, বাবার হাতে সঁপে দেওয়া হয় এক কোনি হত্যা কর, হত্যা করল, বাবাকে ধরে ধরে আনা হয়, ছেলের হাতে সুবর্ণ করা হয় এক কোনি হত্যা কর, হত্যা করতে লাগলো, চাচাকে ধরে আনা হয় বাতিদার শব্দে সুবর্ণ করা হয় এক কোনি হত্যা কর, হত্যা করতে লাগলো, বাতিদাকে ধরে আনা হয় চাচার হাতে সুবর্ণ করা হয় এক কোনি হত্যা কর, হত্যা করতে লাগলো। নবী দুনিয়াতে থাকার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে নগদ বিচার দিয়া দিলেন যেন পরকালে রেহাই পেতে পারে। বর্তমান দুনিয়াতে নবী নাই, যত পাপ করো নগদ বিচার নাই, সব বিচার জাহান্নামে হবে। বর্তমান দুনিয়াতে নবী নাই, নগদ বিচার নাই, সব বিচার জাহান্নামের জন্য রিজার্ভ থাকবে, রিজার্ভ। সকাল থেকে হত্যা করতে করতে করতে করতে করতে কে কাকে হত্যা করে, নিজের নিকটাত্মীয় যে মূর্তি পূজায় লিপ্ত হয়েছিল আর নিজে নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল, এইভাবে হত্যাযজ্ঞ চলতে চলতে চলতে চলতে কিসের জন্য হত্যা? পরকালের জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার জন্য হত্যা। বুঝে থাকলে বলুন, ছেলে কেন বাবাকে হত্যা করছে? পরকালে জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার জন্য। বাবা কেন ছেলের হাতে হত্যা হতে যাচ্ছে? পরকালের জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার জন্য। আমাদের চেয়ে অনেক ভালো, আমরা এখনো পরকালের জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার জন্য কিছুই করছি না, আমাদের চেয়ে অনেক ভালো। হত্যা করতে করতে বিকাল পর্যন্ত প্রায় কয়েক হাজার বনি ইসরাইলের হত্যাকাণ্ড, কয়েকশো না কয়েক হাজার। আপনাদের চোখের সামনে যদি একটা মাঠে নিজেরা হত্যাকাণ্ড চালিয়ে কয়েক হাজার লাশ পড়তে দেখেন, আপনাদের মনের অবস্থাটা কেমন হবে? হযরত মূসা আলাইহিসসালামের মনের সেই অবস্থা আল্লাহর কাছে কাকুতি মিনতি করে মূসা আলাইহিস দোয়া করতে লাগলেন, আল্লাহ এইভাবে যদি হত্যা করাও আমার জাতিকে, আমার জাতি তো ধ্বংস হয়ে যাবে, বনি ইসরাইল তো কোনো অস্তিত্ব দুনিয়াতে থাকবে না, আল্লাহ দয়া করো, আল্লাহ দয়া করো, আল্লাহ মাফ করো। হযরত মূসা আলাইহিসসালামের দোয়া আল্লাহ কবুল করলেন। বাকিরা যারা বাকি ছিল হত্যাযজ্ঞের, যারা মিনি নীরব দর্শকদের যারা বাকি ছিল হত্যা করার, এদেরকেও আল্লাহ ক্ষমা করলাম বলে ঘোষণা করলেন। যারা নিহত হওয়ার বাকি ছিল তাদেরকেও আল্লাহ মাফ করে দিলাম বলে ঘোষণা করলেন। দুনিয়ার শাস্তি গ্রহণ করার কারণে যারা দুনিয়ার শাস্তি গ্রহণ করবে না তাদের জন্য জাহান্নামের শাস্তি অবধারিত হয়ে থাকবে। মূসা আলাইহিসসালাম এবং বনি ইসরাইলের ঘটনার এই অংশে আমাদের জন্য শিখার মতো কিছু আছে। আল্লাহ আমাদেরকে কোরআনের তাফসীরের শিক্ষণীয় বিষয়গুলি গ্রহণ করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা। সবকল দোয়ার আগে আমার একটা বিশেষ অনুরোধ আপনাদের খেদমতে, আপনারা জানেন আমি দারুণভাবে অসুস্থ, আমি সোজা হয়ে বসতে পারি না, আমি আপনাদের মতো ফ্লোরে বসতে পারি না, উঠতে পারি না, আমি নামাজে রুকু সেজদা করতে পারি না, আমি হাই কমেট ছাড়া টয়লেটিং করতে পারি না, আমি নিজেও পারি না, কষ্ট হয়, ডাক্তারের পক্ষ থেকেও নিষিদ্ধ, এই জন্য আমি চেয়ারে বসে বসে নামাজ পড়ি, হাই কমেটে টয়লেটিং করি, গ্যাদারিং হলে আমার দারুণভাবে কষ্ট হয়। এই কারণে বলছি যে আপনারা অনেকেই মনের আবেগে আমার সাথে মুসাফা করার জন্য অত্যন্ত গ্যাদারিং করে, আমার খুব কষ্ট হয়। যাদের মনে মনে মুসাফা করার ইচ্ছা আছে, আপনার নিয়তের কারণে আপনি পুরাপুরি সোয়াব পাবেন, কিন্তু মুসাফার জন্য কষ্ট দিলে সোয়াবটা নষ্ট হয়। সবটা নষ্ট হয়ে যাওয়া ভালো না সবটা পেয়ে যাওয়া ভালো? গ্যাদারিং করলে পেয়ে যাবেন না না করলে? এই অনুরোধটাই আপনাদের কেন করবে। প্রত্যেক দিন বলা হয়, তারপরও প্রত্যেক দিন কিছু মানুষ গ্যাদারিং করে, তাদেরকে বলা হয় আমার বুঝে আসে না, এই জন্য বিশেষভাবে অনুরোধ করে বলছি, মেহরবানি করে মুসাফার জন্য গ্যাদারিং করবেন না। আমি দোয়া করবো আল্লাহ যেন আপনাদেরকে এমনিতেই বহু বহু মুসাফার সওয়াব দিয়ে দেন। আলহামদুলিল্লাহি আল্লাযী হাদানা লিহাযা ওয়ামা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার রাব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব ربنا لا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين يا الله مبارك تفسير القرآن شاملا কে কবুল আর মঞ্জুর করো আমিন يا الله রসূলায় আমাদের জিন্দেগান কে হেদায়েত করো আমিন সমস্ত মুমিন মুসলমান মুর্দেগান কে নাজাত দান করো আমিন ইয়া আল্লাহ আমাদের রমজানের রোজার সাধনা কে কবুল আর মঞ্জুর করো আমিন ইয়া আল্লাহ যে নামাজ রোজা ইবাদত বندگی করার তৌফিক দান করছো আমিন ইয়া আল্লাহ তাতে আমাদের কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকলে দয়া করে maaf করে দাও আমিন ইয়া আল্লাহ আমাদের নামাজগুলি কবুল করো আমিন ইয়া আল্লাহ আমাদের রোজাগুলি কবুল করো আমিন ইয়া আল্লাহ আমাদের তারাবির নামাজ কবুল করো আমিন ইয়া আল্লাহ আমাদের ইবাদত বندگی কবুল করো আমিন এর উসিলায় আমাদের জীবনের গুনাহ maaf করে দাও আমিন ইয়া আল্লাহ এর উসিলায় আমাদেরকে ঈমানের সাথে মরণ নসিব করে দাও আমিন ইয়া আল্লাহ এর উসিলায় আমাদের কবরের আযাব maaf করে দাও আমিন ইয়া আল্লাহ হাশরের মাঠের কষ্ট maaf করে দাও আমিন কুল সিরাতের কুলের বিপদ maaf করে দাও আমিন ইয়া আল্লাহ জাহান্নামের আযাব আমাদেরকে maaf করে দাও আমিন আল্লাহ তোমার পবিত্র কোরআনের মর্মবাণী আমাদেরকে যথাযথভাবে বুঝার এবং জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ রমজানকে আমাদের জন্য রহমত বানায় দাও, রমজানকে আমাদের জন্য মাগফিরাত বানায় দাও, রমজানকে আমাদের জন্য জাহান্নাম থেকে নাজাতের উসিলা বানায় দাও। ইয়া আল্লাহ যত বেমারির পক্ষ থেকে দুয়ার দরখাস্ত করা হয়েছে তাদেরকেও আরোগ্য দান করে দাও, যারা দরখাস্ত করার সুযোগ পাননি তাদেরকেও আরোগ্য দান করে দাও। ইয়া আল্লাহ আমিও একজন জটিল রোগী, আমাকে রেহাই দান করো। ইয়া আল্লাহ হাটাজারির হযরত হাসপাতালে আছেন, ইয়া আল্লাহ শিফায়ে কামিলায়ে আজিলা আতা ফরমাও। ইয়া আল্লাহ যত উলামায়ে কেরাম বুজুর্গানে দিন মুমিন মুসলমান দুনিয়াতে বেঁচে আছেন তাদেরকে হায়াতে তৈয়বা দান করো। যে সমস্ত উলামায়ে কেরাম বুজুর্গানে দিন মুমিন মুসলমান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। ইয়া আল্লাহ আমার কাছে যারা যত রকমের দোয়ার দরখাস্ত করেছেন প্রত্যেকের নেক দোয়াকে কবুল মঞ্জুর করো, যারা যত আশা নিয়ে হাত উঠাইছি প্রত্যেকের নেক বাসনাকে কবুল আর মঞ্জুর করো। ইয়া আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখ লাখ কোটি কোটি দুরুদার সালাম রাসূল করিম সাল্লাল্লাহু ইসলামের রওজা শরীফে পৌঁছাইয়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিম। সম্মানিত মুসলিমরা, আলহামদুলিল্লাহ আমরা দৈনিক দাবি এবং আমরা আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনার যেহেতু হায়াত অসুস্থতা আপনার আপনার আমার আসলে